পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ, সাধু সজ্জন বৃন্দ এবং গৌর গোবিন্দের কথার স্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের অমৃতময় কথা আস্বাদন প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য। তো বলি চৈতন্য মহাপ্রভু কি না, সেরকম ঠান্ডা পড়ে না, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে সব ঠান্ডায়। আরেকবার হবে? অনেকেই বলছেন আমরা প্রস্তুত ছিলাম না। বলি চৈতন্য মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে সন্দেহ নাই, কিন্তু সেরকম বাড়ে নাই, মানে আরো জোর হওয়া দরকার আছে। তো বারবার তিনবার, আরেকবার হবে? তো বলি নিতাই চাঁদ কি, খুবই সুন্দর আপনারা প্রমাণ করে দিলেন আমরা জেগে আছি। না না, চেয়ে থাকলেই তো জেগে থাক না, জেগে থাকার মানে হলো চৈতন্যপ্রদ হওয়া, চৈতন্য হয়ে গেছে। কি বলতে এসেছি, কি বলছি, কি করতে এসেছি, কি করছি, এই তত্ত্ব জ্ঞানীকেই চৈতন্যপ্রদ বলে। কেমন? এই জন্য আপনারা এরকম স্থলে ভগবত কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন, আর সর্বোপরি তো তাদেরকে ধন্যবাদ দিতে হবে যারা কমিটি বৃন্দ। কেননা অনেক অনুষ্ঠান হয়, তো এরকম একটি ভক্তির অনুষ্ঠান সব মগজে ঢোকে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরে রাম, হরি বল রাম রাম হরে হরে। কৃষ্ণ বরণাং তৃষা কৃষ্ণং, তৃষা কৃষ্ণ সাঙ্গ পঙ্গয়ুপার সাদ উপার সাদ, যজ্ঞই সংকীর্তনায় প্রায়র জয়ন্তী হি সুমেধা সুবে শ্রীমদ ভাগবত, অমল পুরাণ শ্রীমদ ভাগবত, কলির ভগবান, নিম্নানাং যথা গঙ্গা, পৃথিবীতে যত কথা নেবে এসেছে, যত তীর্থ নেবে এসেছে, তার মধ্যে নিম্নানাং যথা গঙ্গা। ভারতবর্ষ হচ্ছে নদী মাতৃকা দেশ, অনেক নদ নদী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। যথা গঙ্গা দেব নামচ্যুত যথা, দেবতা অনেক আছে, যেমন আজকে এক দেবীর পুজো উপলক্ষে হরিনাম হচ্ছে, কিন্তু দেবতার মধ্যে কোন দেবতা সর্বশ্রেষ্ঠ? দেব নামচ্যুত যথা, যার নাম অচ্যুত সচ্চিত আনন্দ, তিনিকে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তার নাম হচ্ছে অচ্যুত, সকল দেবতার মধ্যে তিনি অগ্রগণ্য, এই জন্য দেব নাম অচ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু, পৃথিবীতে অনন্ত বৈষ্ণবগণ আছেন, সেই বৈষ্ণব গণের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন শম্ভু অর্থাৎ ভোলানা। তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। আর পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ আছে তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণামিদং পুরাণার্ক, যেটির নাম হচ্ছে অমল পুরাণ শ্রীমৎ ভাগবত। সকল বেদ পুরাণকে মথিত করে যে গ্রন্থের আবির্ভূত হয়েছে জীবের কল্যাণের জন্য ব্যাসদেব তৈরি করলেন। 18টি পুরাণ রচনা করিয়াও যিনি শান্তি পেলেন না তাকে দেবর্ষি জগৎগুরু উপদেশ দিলেন তুমি ভগবত লীলা কথা লেখো, অর্থাৎ তার নাম হবে শ্রীমৎ ভাগবত। সেই ভাগবত পুরাণে কি বলছেন সেখান থেকে কীর্তন শুরু হোক। কি যজ্ঞই প্রায়ের জয়ন্তী সংকীর্তন, এ কলিকালে সেই ব্যক্তি সুমেধা যিনি হরিনাম যজ্ঞ করেন আর যজ্ঞে যোগদান করে। যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী সুমেধা, এ জগতে যারা অন্যান্য যাগ যজ্ঞ করেন এদের চাইতে সুমেধা যুক্ত ব্যক্তি তিনি যিনি কলিকালে হরি নামের আরাধনা করেন। তাহলে সেই হরি নাম কি? কলিকালের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সকল জীবকে বললেন, শুধু বৈষ্ণবদেরকে নয় সাধু সজ্জনকে নয়, তিনি পাপি তাপির উপরে বেশি করুণা করে বললেন ভয় নাই। আরে কারোরই ভয় নাই, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বোঝা গেছে মহাপ্রভুর বাণী? তীর্থে যেতে হবে না, কোথাও যাওয়ার লাগবে না, নিজের দ্বারে বসে বাড়িতে বসে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে প্রতিদিন একটু হরিনাম করো হাতে তালি দিয়ে, কি ভালো লাগছে? না না আমাকে না আমাকে না, মহাপ্রভুর বাণী এটার তো শোনার জন্যই এসেছি। কি নিয়ে যাব বাড়িতে? অনেকে তো জিলেপি কিনে নিয়ে যাচ্ছে মেলা থেকে, ও আজ খাবে কালকে ল্যাটিনে গেলে জয় নিতাই। আর আপনারা যারা এত ঠান্ডায় বসে গ্রহণ করছেন এটা নিয়ে যাবেন তো যুগ যুগ আপনার কাছে থেকে যাবে আর আপনাকে লাভ দেবে। তাহলে মহাপ্রভু বললেন সাথে পাঁচে মিলি বাড়িতে যার যেমন লোকজন আছে নিয়ে প্রতিদিন হরিনাম, এখন একটু করা যাবে? সবাই করবে? আর যে মহাপ্রভু বললেন একটু হাতে তালি দিতে হবে এটাও দেওয়া যাবে? বাহ সুন্দর। তবে হাত যদি থাকে তালি বাজান, না হলে দরকার নেই। তো কীর্তন শুরু করুন আর তালি বাজান। কি আগে বাজাবেন না তালে ঝগড়া হবে, তালে তালে দিতে হবে। হরি খটয়ে হরি খটয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, হরি বাহ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মোহন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মোহন। আপনারা কিরকম বলতে পারেন মহাপ্রভু শোনো, গোপাল গোবিন্দ আমার তো মনে হচ্ছে দল না আনলেও চলতো, এত সুন্দর গাইছেন আপনারা। হরি কতয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বল হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। হরি বাবা দুর্দান্ত বাবা। ধন্য ধন্য, একটা কাজ বাকি আছে, করবেন না ছেড়ে দেব। কি বলুন তো, মহাপ্রভু যে হরিনাম গাইছেন, ওনার হাত কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? আমরা পারবো তো ওটা? ইয়ে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, বলো হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। হরে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গৌর হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি জয় হো, নিতাই চাঁদ কি, খারাপ লাগছে কি? একটা পরীক্ষা করে নিলাম আর কি, কতখানি তন্ময় হলে কারো কথা শুনতে পায় না। মহাপ্রভু তোমার জয় হোক, যেরকম আপনারা করলেন, আমি বললাম খারাপ লাগছে কি, বলে জয় হোক। তাই জায়গায় আপনাদের এই তন্ময়তা আমাকে মুগ্ধ করেছে। লক্ষ্মী পুজো উপলক্ষে জগন মাতা লক্ষ্মী দেবী, তো পৃথিবীতে ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী দেবী আছেন আর সরস্বতী দেবী আছেন, তো দুজনেই স্বয়ং ভগবানের মানে কি বলবো সেবিকা, চরণের আজ্ঞাকারিণী। তবে এনাদের মধ্যে তো ঝগড়া লেগেই ছিল যে কে বড়। তো একবার সরস্বতী মা বলেছিলেন যে ও লক্ষ্মী পেটে ভাত দিলে কি হবে, প্রমাণ করে দেব যে সংসারে আমি বড়। কিন্তু সেই সময় হলো কি যে স্বর্গ থেকে লক্ষ্মী দেবী মরতে চলে এলেন, আর স্বর্গে যখন লক্ষ্মী থাকলেন না, ওখানে সব পেটে টান পড়ে গেল। সরস্বতীর কৃপায় সকলে বেদ বেদান্ত জানলো, মন্ত্র পড়তে পারলো, কিন্তু আর পড়তেও পারলো না পেটে কিছু না থাকা। কেমন শেষমেশ আবার মর্তধাম থেকে লক্ষ্মী দেবীকে স্বর্গে নিয়ে যেতে হলো, তবে গিয়ে সকলের বদনে আবার মন্ত্র উচ্চারণ করল। তখন লক্ষ্মী দেবী বলছে সরস্বতী তুমিই বড়, কিন্তু আমাকে স্বর্গেও থাকতে দাও, কারণ দেবতারা খাবে কি, স্বয়ং প্রভু পর্যন্ত সেবা বন্ধ হয়ে গেল। সরস্বতী দেবী বললেন, না লক্ষ্মী, আমি দেখলাম যে তুমিই বড়। তখন ভগবান নারায়ণ বললেন, লক্ষ্মীও বড় নয় আর সরস্বতীও বড় নয়, দুইজনে সমান, দুইজনে হলো দুজনের পরিপূরক। পৃথিবীতে যেমন বিদ্যার প্রয়োজন আছে, আত্মজ্ঞানের প্রয়োজন আছে, বৈরাগ্যের প্রয়োজন আছে, ঠিক তেমনি উদরে অন্ন ব্যঞ্জনেরও দরকার আছে, না হলে কৃষ্ণ ভজন হবে। এই জন্য মা দুর্গা দেবী এলেন, আর তারপরে লক্ষ্মী দেবী এসে গেছেন, আর মা সরস্বতী দেবী তৈরি হচ্ছে, মানে উনি প্রস্তুত হচ্ছেন, উনি মাঘ পঞ্চমীতে আসবেন। তাহলে আমাদের পৃথিবীতে সবাই আছেন, তো আজকে মায়ের কৃপায় সেই জগন্মাতা যিনি সর্বদা ভগবান বিষ্ণু চরণ সেবা করে, ভাগবতে যার নাম হয়ে গেল চরণ সেবায়, ভগবত পদ্ম পাদ পদ্ম সেবায় কে আছেন, মা লক্ষ্মী দেবী। নববিধ ভক্তি তার যে মহাজন, তার রয়েছে লক্ষ্মী দেবী পদ সেবায় লক্ষ্মী দেবী। এটি একটি পূর্ণ সেবা, যা সংসারে যদি এটার অভাব হবে তো সব অভাব এসে যাবে। তো আজকে আপনারা লীলার মধ্য দিয়ে ভগবত তত্ত্ব আস্বাদন করুন কিছুক্ষণের জন্য গুরু গোবিন্দের করুণা। আর সেই লীলার নাম হলো ভক্ত নাম দেব। কেমন, ভারতের দক্ষিণ দিক যেখানে রাজ্যটার নাম হলো মহারাষ্ট্র, আর জেলার নাম হলো পান্ডাপুর জেলা। জায়গাটা কোথায়, জায়গা হলো চন্দ্রভাগা নদীর তীর, যেখানে তো ভীষণ ভাবে বিঠল দেব, ভগবান বিঠল দেব সকল পৃথিবীবাসীকে দর্শন দান করছেন, সেইখানে এই নামদেব ঠাকুরের বাড়ি। আস্বাদন করুন কিভাবে হরিভজন করতে হয়। কিছুক্ষণের জন্য আমরা শ্রীকৃষ্ণ কথামৃতে ডুব দিয়ে মানব জীবনকে সাফল্য মণ্ডিত করব। বলিয়ে শ্রী রাধা মাধব কি, কৃষ্ণ কানহাইয়া কি, বলি রে বদন, বলি রে বদন। আমি ধন্য হয়ে গেলাম আমার এই অঙ্গনে যারা এসেছেন ভাঙা মন্দিরে। আরে কিছু না থাক, বাড়ির সামনে একটা মেহগিনি গাছ থাকলেই লাভবান, না কি বলে, বাড়ির সামনে একটা মেহগিনি গাছ থাকলে ভালো হবে না? মা আপনারা বুঝেন না তাই বলছেন, মেহগিনি গাছ থাকলে শুয়োপোকা হবে, মরে গেলে উড়ে উড়ে নাকের ভেতরে ঢুকবে, ভালো লাগবে। হ্যাঁ, যারা পয়সা পয়সা করে, বিষয় নিয়ে ঠেলাঠেলি করে, টানাটানি করে, এরা সামনে মেহগিনি গাছ লাগায়, তাল গাছ লাগায়, খেজুর গাছ লাগায়, কিন্তু তুলসী গাছ লাগায় না। বলে কেন, তুলসী গাছে লঙ্কাও হয় না আর বেগুনও হয় না। কেন বলছি জানেন, হরিনাম গাইতে গিয়ে স্নান করার পরে তুলসীতে জল দেবো আর গাছ খুঁজে পাই না। তা বাড়ির লোককে বললাম, হ্যাঁ গো তুলসী গাছ, বলে সেটা কি, তুলসী দেবী গো, বলে তাতে কি হয় গো, বলে কিচ্ছু হয়নি। সেই গাছ কথা, বলে ও গাছ থাকে না কিছুতে, কেন কিসে খায়, বলে গরু ছাগলে খেয়ে নেয়। তাহলে সামনে এত লঙ্কা বেগুনের গাছ বেঁচে আছে কি করে, বলে ওগুলো তো সব জাল দিয়ে আর বেড়া দিয়ে রেখেছে। তাহলে ওগুলোকে বেড়া দিয়ে রেখেছ, তুলসী গাছ রাখো না কেন, বলে তুলসী গাছে কি আর লঙ্কা বেগুন হবে। আরে যত বড় বাড়ি হোক, অত ভূত পেতেরা নাচানাচি করবে যদি তুলসী গাছ সামনে না থাকে। এই জন্য তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানীচ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। ভগবান কোথায় থাকে, যেখানে তুলসী কানন, তুলসী গাছ থাকলেই হয় না, তার সেবা করতে হবে, শঙ্খ বাদন করতে হবে, সেখানে সন্ধ্যা প্রদীপ দিতে হবে, প্রতিদিন প্রণাম করতে হবে, তবে তো গোবিন্দ সেখানে। রে বাদা বলি রে বাদা মধু মাখায়ে হে কৃষ্ণ না বলি রে বাদা বলি রে বাদা মধু মাখায়ে কৃষ্ণ না একবার বলি রে বাদা বলি রে বাদা মধু মাখায়ে কৃষ্ণ না একবার বলি রে বাদা বলি রে বাদা মধু মাখায়ে কৃষ্ণ না বলি রে আ কেন ভগবান বদন দিয়েছে সত্য কথা বলার জন্য কৃষ্ণ নাম গাইবার জন্য কিন্তু সারাদিন কত কথা বললাম গালাগালি করলাম কিন্তু হরি নাম গাইলাম না ভগবান বলে তোমার কি হবে জানো জীব বলে আমি যদি হরি নাম না করি তাহলে আমার কি হবে বলে কিচ্ছু হবে না পরের জন্মে এমন একটা বদন দেব হরি বলা তো দূরের কথা আর মাও বলতে পারে তাই গৌর হরি হরি মধু মাখায়ে কৃষ্ণ না আরে বলি রে বাদা বলি রে বাদা মধু মাখায়ে কৃষ্ণ না ও রে বলি রে বাদা যদি হরিনাম বদনে বলবো হাতে যদি তালি না দি ক্ষতি কি আছে ভগবান বললেন কোনো ক্ষতি নাই হাত দিয়েছি কেন মা বাবাকে মারার জন্য নয় সাধুগুরু বৈষ্ণব গুরুজনদের তিরস্কার করার জন্য নয় অপরের ধন দৌলত চুরি করার জন্য নয় এ হাত দিয়েছি সমাজের সেবা করার জন্য গুরু বৈষ্ণবের সেবা করার জন্য মা বাবার সেবা মধু মাখায়ে বলি রে বলি রে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে যদি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে ওই নামের প্রভাবে যা वाला दूर जावे मेरे प्रभावे जाला दूर जावे शीतल হবে প্রাণ একবার বলি দেব তো বলি দেব তো মুখ মাখায়ে কৃষ্ণ না একবার বলি দেব তো বলি দেব তো মুখ মাখায়ে কৃষ্ণ না সুধা মাখায়ে হরি নাম মধুমাখায়ে কৃষ্ণ না হইল সুরমাখায়ে হরি নাম মধুমাখায়ে কৃষ্ণ না সুধামাখায়ে কৃষ্ণ না মধুমাখায়ে হরি না হইল সুরমাখায়ে কৃষ্ণ না বলি দেব তো একবার বলি দেব তো মধুমাখায়ে কৃষ্ণ না একবার বলি দেব তো বলি দেব তো মধুমাখায়ে কৃষ্ণ না ও গো সুধামাখায়ে হরি না মধুমাখায়ে কৃষ্ণ না হইল সুধামাখায়ে হরি নাম মধুমাখায়ে হরি নাম সুধামাখায়ে কৃষ্ণ না মধুমাখায়ে হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মানুষ যারা এখনো বেহুশ হয়নি তারা প্রতিদিন সন্ধ্যায় সবাইকে নিয়ে যার কৃপায় জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে যার কৃপায় আমরা বেঁচে আছি শ্বাস প্রশ্বাস চলছে সেই জগৎ পিতাকে অস্তগামী কালে যারা এখনো প্রণাম করে না হরিনাম করে না হাতে তালি দিয়ে সন্ধ্যা বন্দনা করে না এরকম মানুষকে বেহুশ বল করে আর করে বলেই করছেন বলে এখনো সূর্য ওঠে জোয়ার ভাটা হয় বৃক্ষে ফুল ফোটে ফলে ডাল ভেঙে পড়ে এটা সে ধর্মের উপর এই যে যুগে যে ধর্ম কলিকালের ধর্ম হল কলৌ তত হরি সংকীর্তন কলিযুগের ধর্ম হচ্ছে হরি নাম সংকীর্তন আর সেই ধর্ম আজও মানুষ ধরে রেখেছে বলে এ পৃথিবী এখনো নিয়ন্ত্রণে আছে দেখেন না আপনারা যে সূর্যদেব যদি একটু বেশি নিচে নেমে যেত তাহলে কাঁথা কম্বলেও আটকাত না ও গরমে মানুষ পুড়ে যেত আর সূর্যদেব যদি একটু বেশি উঁচুতে থাকতেন তাহলে এখানে ঠান্ডায় কেউ থাকতে পারত না উনি এমন একটা জায়গায় অবস্থান করছে যেটা মানুষ বাঁচতে পারবে মানুষ সুখে থাকবে মানুষের কল্যাণের জন্যই সূর্যদেব উদিত হয় তাই ভক্তমণ্ডলী মায়েরা এই সন্ধেবেলা ভগবানকে আরতি দেখাতে হয় হরিনাম গাইতে হয় মহাপ্রসাদ পেতে হয় ভোর চারটার সময় মঙ্গল আরতি দর্শন করতে হয় ওটা দিয়ে জীবন শুরু করতে হয় আর এই সন্ধ্যা উপাসনা করে গোবিন্দকে বিশ্রামে দিয়ে তবে মানুষ বিশ্রামে করল তাই বামদেব করল সবাইকে নিয়ে আরতি কীর্তন করলো সবাই হাতে তালি দিয়ে হরিনাম করলো কিন্তু তার মাঝখান থেকে একটা দুঃখের ঢেউ চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা যারা দেখবেন লেখাপড়া করে না এদের জীবনে কোনো টেনশন নাই, কারণ কি পরীক্ষা দিতে হয় না। কিন্তু যারা লেখাপড়া করে এদেরই টেনশন থাকে পরীক্ষার ফল কি দাঁড়াবে। ঠিক সেরকম যারা এখনো ধর্ম মানে না, যারা এখনো ধর্মের মধ্যে প্রবেশ করে না মানব ধর্ম, যারা এখনো শ্রীকৃষ্ণ পাদ পদ্মের সেবা আকাঙ্ক্ষা করে না, ভগবান এদের পরীক্ষা নেন। শুধু পরীক্ষা নেন কাদের, যারা চোখের জল দিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বলে কাঁদে, যারা চোখের জল দিয়ে তুলসী পাতা ভিজিয়ে দেয়, ভগবান এদেরই পরীক্ষা করে। কেন করে? পরীক্ষা মানেই ক্রমোন্নতি। পরীক্ষা দেবেন তো আপনি উঁচুতে যাবেন। তাই মানব জীবনে ওই স্কুলের লেখাপড়া বিদ্যা আলাদা, ওটা এই জগতের জন্য। আর যদি আত্মার উন্নতি চান তাহলে আধ্যাত্মিক তত্ত্বে ভগবানকে পরীক্ষা দিতে হবে। দেখুন, যারা হরি ভজন করছেন, যারা কৃষ্ণ বলে কাঁদেন, সংসারে যারা ভগবানকে নিয়ে থাকেন, এই লীলা তাদের জন্য। অমনি একটা বেদনার সুর শুনতে পেল বামদেব, হরিনাম গাইছিল আনন্দে সবাইকে নিয়ে, তার মাঝখান থেকে একটা বেদনার সুর, একটি নারী কণ্ঠকে যেন কেঁদে বেড়াচ্ছে। ডুকরে ডুকরে কে যেন কাঁদে অন্ধকার আড়ালে দাঁড়িয়ে, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভক্তমন্ডলী, মায়েরা আপনারা ভগবানের কাছ থেকে চোখ পেয়েছেন, অনেক কিছু দেখছেন, কান পেয়েছেন, অনেক কিছু শুনছেন, বিবেক পেয়েছেন, অনেক কিছু বিচারও করছেন। দেখবেন আপনারা চোখের সামনে আশেপাশে এমন অনেক দৃষ্টান্ত আপনারা পেয়ে যাবেন, যারা দেখবেন বিষ্ণু ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাদের অট্টালিকা হয় না গো বাবা। কেন হয় না? আর যারা কৃষ্ণ ভক্ত হয় না তাদের অট্টালিকা হয়, বিষয় বৈভব বেড়ে যায়। কেন বেড়ে যায় আর কেন কৃষ্ণ ভক্তের হয় না? দেখেন সব শ্রেণীর মানুষ ভোর চারটায় ওঠে, ও যে কৃষ্ণ ভজন করে ও ওঠে, আর যে করে না সেও ওঠে। কিন্তু উঠে কার কি কাজ চালু হয়? কৃষ্ণ ভক্ত ঘন্টা বাজিয়ে রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি ডালে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, কত নিদ্রা যাও কালো মানি কি নয়ে কো বলে, জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে। ক্ষমা করবেন, পুরো তো গাওয়া যাবে না, দৃষ্টান্ত স্বরূপ দিলাম। এটা কৃষ্ণ ভক্ত ভোর চারটায় করে, আর যারা আমার মতো বিষয়ী লোক তারা কি করে? ওঠো ওঠো চম্পার মাগো মুড়ি বেঁধে দাও গো, মানে কি আসলে এর বিষয় মানুষ ভোর চারটা থেকে কাজ শুরু করবে, মুড়ি বেঁধে দাও আমি বাইরে চলে যাচ্ছি কি, তাহলে এদেরও চালু হয় ভোর চারটার সময়, চম্পার মা মুড়ি বেঁধে দাও আমি কাজে যাচ্ছি। আর ওদিকে কৃষ্ণ ভক্ত ভোর চারটায় উঠে ঘন্টা বাজায় আর পঞ্চ আরতি দিয়ে ভগবানের কি, তাহলে দেখুন একজন ভোর চারটা থেকে বিষয় বৈভব পাওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে ও বিষয় পাবে না, ও টাকা পয়সা পাবে, ও ঘর বাড়ি বানাতে পারবে। আর যে আরতি করার পরে প্রণাম করে বলছে ঠাকুর যে যা চায় তুমি দাও প্রভু, কেউ যদি টাকা চায় তো টাকা দাও, কেউ যদি ছেলে চায় ছেলে দাও, কেউ যদি আনন্দ চায় আনন্দ দাও, ভগবান বলে কেউ কেউ করছো তুমি কি চাও সেটা বল। তখন ওই ভক্ত বলছে ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী জগদীশ কামই মম জন্ম জন্ম নিঃসরে ভবতাদ ভক্তি রহই। হে প্রভু হে নন্দ নন্দন হে গোপিকা সুত হে হে যশোদানন্দন আমাকে এই দাও, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী পত্নী চাই না, আমি কবি হতে চাই না, আমি শ্রেষ্ঠ হতে চাই না, আমি জন্ম জন্ম কেবল তোমার চরণে অচলা ভক্তি থাকুক, আমি এই ভক্তমন্ডলী মায়েরা। ভক্ত চায় কি, ধন নয় জন নয় বৈভব নয় প্রশংসা নয়, কৃষ্ণ ভক্তি চায়। এই জন্য ওদের অট্টালিকা হয় না, কি হয় বৈষ্ণবের কুড়ে ঘর কার আলোয়, কৃষ্ণের আলোয়। এই জন্য যত পৃথিবীতে কৃষ্ণ ভক্ত দেখবেন ওদের বাড়ি হয় খড়ের না হয় টালির, হয় ভাঙা বৃষ্টি হলে জল পড়ে আর রোদ উঠলে মোটামুটি তার আলোর অভাব হয় না। তাহলে এটা কেন হয় না, ওরা ওগুলো চায় না, আমার ঘর বাড়ি ভেঙে যাক আরো ভেঙে যাক। যেমন দেখেন জয়দেব ঠাকুর অনেক লোকজনের কাছে জোগাড় করে বাঁশ টাঁশ দিয়ে খড় দিয়ে একটা ঘর বেঁধেছিল অজয় নদীর তীরে। ভগবান ভক্তকে পরীক্ষা করবেন বলে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। তখন জয়দেব বাড়িতে ছিল না, তা গ্রামের লোকজন এসে তা ছেঁড়া যে কম্বল ছিল থালা বাটি ছিল সেগুলো সব বের করছে। জয়দেব ছুটে এসে বলে কি হয়েছে রে, আগুন লাগলো কি করে, বলে কিচ্ছু বুঝতে পারি না এমনি এমনি লেগে গেল। তখন জয়দেব বুঝে নিল কার কাজ হয়েছে, তো ভালো কথা তোরা এগুলো বের করছিস কেন, বলে আরে তুমি খাবে কি সে শুবে কি সে, সে তখন কি করেছে জানে, সেই কাঁথা কাপড় যা ওরা বের করেছিল সেগুলোকে আবার আগুনে দিয়ে দিচ্ছে, আর থালা বাটি সব আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে। তো ভগবান বলে এই আবার পাগল হয়ে গেল নাকি, আরে বাবা লোকে তোমার হয়ে বের করে দিল সাহায্য করলে এবার আগুনে ছুড়ে মারে কেন। তখন গ্রামের লোক বলে জয়দেব এত কষ্ট করে আগুনে পুড়ে তোমার জিনিসপত্র রক্ষা করলাম আর তুমি পাগলের মতো সব ছুড়ে দিচ্ছ। সে তখন হেসে বলে আপনারা বুঝেন না তাই সব টেনে বের করেছে। বলে কি, আরে বাবা যিনি লাগিয়েছে তার আনন্দ হচ্ছে, ভালো হচ্ছে বলে তো আগুন লাগিয়েছে, তা তোমরা যদি কাঁথা কাপড় সব বের করে নাও তার আনন্দ হবে। ভগবান বলে এ তো আমাকেই মারছে, তার মানে আমার কাঁটা গায়ে দিচ্ছে কি, সে তখন ছুড়ে দিচ্ছে, একবারে পুরো সব ছাই হয়ে গেল। জয়দেব এক জায়গায় বসে বড় করতাল বাজিয়ে গান, জয় জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধা রাধা মাধব জয় জয় রাধা মাধব রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর। সে তার চোখ বন্ধ করে একটা গাছের তলায় হরিনাম গেয়ে যাচ্ছে। এদিকে ভগবান বলে আমার তো কোনো দাঁড়াবারই জায়গা নেই। তো তখন জয়দেব তো কীর্তনে বিভোর, রাধা মাধব গিয়ে বলছে এই যে গোসাই, ও গোসাই বলে থামো কীর্তন শেষ হলে কথা বলো। সে আবার কীর্তন গেয়ে যায়, ভগবান বলে বড্ড রোদ লাগছে, বলে লাগুক। তার রোদ লাগবে কেন, ঘর তো ছিল, আগুনটা লাগালো কে? দেখুন ভক্ত আর ভগবানের কথা দেখুন। ভক্ত জয়দেব বলে লাগুক একটু রোদে দাঁড়া, ভগবান বলে বড্ড লাগছে, বলে লাগুক ঘরে আগুন লাগালো কে? তোমার ভালো হবে, ভালো থাকবে, তাই তুমি কুড়ে ঘরটা ছিল আগুন লাগিয়ে দিলে, ভালো হয়েছে, এবার রোদে দাঁড়া। তখন ভগবান বলে তোমাকে একটু পরীক্ষা করব বলে করেছিলাম, তুমি আবার সব কিছু জ্বালিয়ে দিলে, ঠিক আছে বাদ দাও, যা আমি হেরে গেছি, এখন যা হবার হবে, চলো দুজনে মিলে আবার একটা ঘর বাঁধি। ভক্ত বলে কেন, বাইরে অসুবিধা হচ্ছে তো বানাও, তুমি আগুন লাগিয়েছো এবার তুমি ঘর বানাও। তো ভগবান আমার ভক্তকে নিয়ে ঘর বানিয়েছিলেন। এই যে ভক্তের ইচ্ছা, কি ভগবানের যদি আনন্দ হয় তো আগুন লাগলো। যেমন দেখুন একটা নৌকায় অনেক যাত্রী উঠে যাচ্ছে, নৌকায় উঠেছেন মায়েরা? উঠেছেন? ও বাবা, তাহলে তো সকলেই জানে নৌকায় উঠলে ভালো লাগে না, হ্যাঁ হেলতে দুলতে যাবেন, ডুবে গেলেও কোনো ক্ষতি নেই। ওরে বাবা, সব কিছু ঠিকঠাক আছে, নৌকায় উঠলেই প্রাণ যায় যায় অবস্থা, কখন যে কি হবে তার তো কোনো গ্যারেন্টি কার্ড নাই। কি তা নৌকায় উঠে যাচ্ছে, হঠাৎ দেখে মাঝ নদীতে ঝড় উঠেছে, এইবার নৌকা দুলছে। তার এক সাধু বাবা ছিল নৌকায়, কি করছে, সকলে যখন যাই রে বাবা রে, ও মাঝি ঠিক করে চালাও, মাঝি হাল ঠিক করে ধরে রাখো ইত্যাদি, মা তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। কোন পুরুষ বলছে ওগো সুলভা তোমার সঙ্গে আর আমার, কেউ বলছে খোকা তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। সাধু সেই সময় কি করছে, সে কিছু না বলে গুনগুন করে কৃষ্ণ নাম করছে, আর নদী থেকে জল নিয়ে সে নৌকায় দিচ্ছে। এই দেখে যাত্রীরা ভাবলো দু মিনিট বেঁচে থাকতাম, এ তো আরো আগে যাবার ব্যবস্থা করি। তা বলে হ্যারে তোর মাথায় আবার কি পিঁপড়ে কামড়ালো, এটা কি করছিস? সাধু তখন বলে যে যার কাজ সে তার কর, তোমরা যেরকম যাইরে মারে করছো, ছুটাছুটি করছো, কর আমার কাজ আমাকে করতে দাও। তারা তখন বলে হয়তো দু মিনিট নৌকা ডুবতে বাকি থাকলে বেঁচে থাকতাম, তুমি তো আগে যাবার ব্যবস্থা করছো। সে সাধু তখন বলে আমি কি করব, যা হচ্ছে সেটাই সাহায্য করতে হবে। তাই জল কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল, নৌকা থেমে গেল, তখন সেই সাধু কি করছে, ভেতরের জল বাইরে ফেলছে। যাত্রীরা বলে তো সব উল্টো করে, যখন নৌকা ডুবে যাচ্ছে জল দিচ্ছে, আবার নৌকা যখন ভেসে গেল বিপদ কেটে গেল, এ তখন ভেতরে জল মারছে। একজন জ্ঞানী মানুষ তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা এ আপনার কেন উল্টো সাধনা, আপনি তখন জল মারলে নৌকার বিপদ কমত, আর এখন নৌকা উঠে গেছে আপনি জল মারছেন, ব্যাপারটা কি? বলে যখন ঝড় উঠলো নৌকা ডুবু ডুবু করলো, আমি জানলাম কৃষ্ণের ইচ্ছা হয়েছে নৌকা ডুবাবে, তো কৃষ্ণের ইচ্ছাই পূর্ণ হোক তাই জল দিচ্ছিলাম। কি আরে বাবা, তার ইচ্ছা যদি হয় ডুবাবে, কেউ উঠাতে পারবি রে বাবা? এই জন্য তার ইচ্ছাই পূর্ণ হোক আমার মধ্য দিয়ে, এই জন্য আমিও জল দিচ্ছিলাম ডুবে যাক। ওগো দয়া বলে আসে বলে, তাহলে পরে আবার জল মারছো কেন, ছিঁচছ কেন? বলে ভগবানের যখন ইচ্ছা নয় ডুবাবে না, তখন ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক, এই জন্য ভেতরের জল মারছে। ভক্তমণ্ডলী মায়েরা কাহিনীটা আপনারা শুনলেন, ভগবানের ইচ্ছাই ইচ্ছা, আপনারা মানেন কি না মানেন, তার ইচ্ছা যদি না হয় আজকে হরি নাম শোনা হবে না, আপনারা কি বলেন? যে না না, তিনি কি করবে, আমি এলে হবে? আজকে যদি বৃষ্টি নামত, এখানে যদি ভূমিকম্প হতো, কে আটকাতো? কোন সরকার আটকাতো? কেউ পারবে না। বন্যা আজ পর্যন্ত কেউ আটকাতে পারে না, কোন সরকার পারে না। সরকার অতিজোর কি করে, বন্যা হয়ে গেলে ওপর দিয়ে এলো প্রেম দিয়ে চিড়ে গুড় ফেলাল, কিন্তু বন্যা থামাতে পারবেন কি? এটা কেউ পারবে না। বিধাতার ইচ্ছা লন্ড ভন্ড করে দেবে কি? এই যে কিছুদিন আগে এক ঝড়ের নাম কি দিয়েছে মনে রেখেছেন? ভাগ্যিস এই লাইনে ঢুকেনি। কি সব তিতলি থিতলি করে দিয়ে চলে যেত, কি যেদিক দিয়ে গেছে সেদিকে হয়ে গেছে। তাহলে বুঝেন কি অবস্থা, ওই তিতলি যদি একবার আসে কার কি, ও তো তার ইচ্ছায় আসে, ও তো মানুষের ইচ্ছায় নয়। এই জন্য পৃথিবীতে যা ঘটছে সব তার ইচ্ছায়, যদি মেনে নাও ভালো, যদি না মানো তাহলে গুড়িয়ে যাবে তার সামনে। বলো রাধা মাধব কি, গিরধারী কি, বৈষ্ণবের কুড়ে ঘর। এই যার বাড়িতে আরতি কীর্তন হলো, কুড়ে ঘর ভাঙা ঘর, কৃষ্ণের আলয়, কৃষ্ণ আছে, প্রতিদিন আরতি কীর্তন করে, কিন্তু এই রাতের বেলায় হরিনাম গাইতে গাইতে হঠাৎ একটা বেদনার সুর শুনতে পেল। কোনো একটা মেয়ে মানুষ কাঁদছে, ডুকরে ডুকরে সর্বহারার কান্না, কেউ কি নেই এ পৃথিবীতে, আমার কি কেউ নেই, বিধি রে ও বিধি রে, বিধি রে ভক্তমন্ডলী। মায়েরা হরিনাম গাইতে গাইতে দেখলো মেয়েটি কাঁদছে। ওরে অন্ধকারে নয় রে, আড়ালে নয়, তুই বেরিয়ে আয়। মেয়েটি বেরিয়ে এলো, কে দেখলো জানেন? সে মেয়ে অন্য কেউ নয়, যে বামদেব ভক্ত কীর্তন গাইছে তার বাড়িতে এত ভক্ত, তারই মেয়ে। একমাত্র তার মেয়েই ছিল সর্বস্ব। তাকে কিছুদিন আগে ঘটা করে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়েটাই রাতের অন্ধকারে এই সন্ধেবেলা চলে এলো বাপের বাড়িতে সাদা কাপড় পরে। বৈধব্য বেশ ধারণ করে কান্নায় ভেঙে পড়ল বাপরে। বিধি রে ও বিধি, কারোরই কোনো অহংকার টিকবে না। এক সেকেন্ড, এক সেকেন্ডে মানুষের জীবন উলট পালট হয়ে যাবে। আজ যে রাজা কাল ফকির বেনে যাবে, আজ যে মহাবীর মনে করছে বলবান, কাল সে একেবারে দুর্ভাগা দুর্বল হয়ে যাবে তার ইচ্ছা হলে। এ দুনিয়ায় এরকম প্রমাণের কোনো অভাব নাই, একটু চোখ কান খোলা রাখলে এ সব কিছুর প্রমাণ আপনারা প্রাপ্তি দেখে। এই হচ্ছে ভগবানের লীলা। আমরা কেউ কোনোদিন কোনোদিন ভগবানের কোন দেব দেবীর পুজো করি না যে হে দেবী হে দেব আমাকে অসুস্থ করে দাও, আমাকে দুঃখী করে দাও। সবাই আমরা সুখী হতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু তবু কেন নার্সিংহোমে লোক ধরছে না, হাসপাতালে লোক ধরছে না, শ্মশান ফাঁক যাচ্ছে না, কেন? কারণ এ কোনোটাই মানুষের ইচ্ছায় চলে না বলে। মানুষ চায় না আমার ব্যাধি হোক, তবু ব্যাধি আসে। মানুষ চায় না আমার দুঃখ আসুক, তবু সুখের বদলে দুঃখই জানালা দিয়ে। এর মানে কি? অচৈতন্য জীবের এখনো চৈতন্যই হলো না, এটা আমার ইচ্ছায় নয়, এটা তাঁর ইচ্ছা। এই দেখেন, আমরা তো অনেকেই মনে করি যে হরিনাম করলে তার এসব হবে কেন, হরিনাম করলে টাকা পয়সার অভাব হবে না, হরিনাম করলে ব্যাধি হবে না, হরিনাম করলে বিপদ আপদ হবে না। সে মূর্খ, সে হরিনাম শোনে না কোনোদিন, সে হরিনাম করে না কোনোদিন, তাই এ কথা বলে। ওরে, এ জগতে অন্তত হরিনাম যারা না করবে তাদের ঘর বাড়ি হবে, আর হরিনাম করে দেখুন যেটুকু আছে সেও যা। যে করে আমার আস, তারপরেরটা আমার কি মনে আসছে না? ও আপনারা তো দেখছি সবই জানে। হ্যাঁ, বলে যে করে আমার আস ভগবান বলে আমি করি তার। এই কীর্তনটা একদিন গাইতেছি জানেন চব্বিশ পরগনায়, দেখি ঠাকুমা তার নাতনিকে বলছে টেপি মাদুর ঘুরিয়ে নি। তার নাতনিকে বলছে মাদুর গুড়িয়ে নে। আমি ঠাকুমা কেন বলে থামো বাপু তোমার কেতন, তুমি যে কথা বললে এ কি সাংঘাতিক কথা শোনালে তুমি? ভগবানের ভগবান বলেছেন যে করে আমার আস আমি করি তার, বলে হরি নাম শুনবো ঠান্ডায় বসে আবার তিনি সর্বনাশ করবে, তুই মাদুর গুড়া। তাকে আর বোঝাতে পারলাম না বাবা, সে মাদুর নিয়েই পারে পুরো একবারে ফ্যামিলি নিয়ে তোর চলে, কিছুতেই বসাতে পারলাম না। আমি বলি ঠাকুমা তার পরের কথা শুনবো, থামো সর্বনাশ যদি হয় হরি নামে থাকার দরকার আছে? আমি বলি ও ঠাকুমা তারপরে ভগবান কি বলছে শুনুন। বলে কি? সেই দূর থেকেই বলছে, বলে তারপরেও যদি না ছাড়ে আমার আস তবে হই আমি তার প্রিয়া। সে বুড়িমা তখন দূর থেকে বলে চল পালিয়ে চল, আপনি বাঁচলে বাপের না, সব যখন চলে যাবে কি নিয়ে থাকবো ওরকম ধম্মকম্মের দোকান। তাহলে বুঝেন আপনারা, ভগবানের চরণে শরণ নিলে আপনার যা থাকবে তাও যাবে, তারপরেও কি আপনি থাকবেন? যদি তত্ত্ব জানেন, আত্ম জ্ঞান থাকে, আপনি সব হারিয়ে গেলেও তাকে হারাবেন না, তাকে ছাড়বেন না। হারি কি গোপাল কি অধিকের হলো কি? আমি বলছি ওই লীলার কি হলো, ওই যে মেয়েটা এলো তার কি হলো? কি তো সেই, তাহলে আপনারা জানলেন যে ভগবানের নাম কীর্তন যারা করবে তাদের অবস্থা আরো খারাপ হবে। কেন দেখেন তো, একবার ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, হঠাৎ দেখে অর্জুন গিয়ে বলছেন, ঠাকুর আমার খুব ইচ্ছে করে যে তোমার পৃথিবীতে কি কোনো ভক্ত টক্ত আছে? ভগবান বলে একবারে নেই তা নয়, আছে। তো তখন অর্জুন মনে মনে করলো, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো, তার মানে আমার মতো এত বড় ভক্ত আর। তো ভগবান তো অন্তর্যামী, মনের কথা জানেন, তিনি বলেন, অর্জুন এই একটা জায়গা যাব, তুমি যাবে? বলে আপনি যদি সঙ্গে নেন তাহলে ভালো হয়। বলে আমার ভক্তের বাড়ি পড়বে, কোনো অসুবিধা হবে না, চলো যাই। এইবার ভগবান ছদ্মবেশে অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়েছে, এক গ্রামে গিয়ে ঢুকেছে। রাতটা মানে সন্ধ্যা হয়ে গেছে, তার যাকেই বলছে, বাবা রাতটা একটু থাকতে দেবেন, সকালবেলা অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান। দেখবেন আমরা তো সব এই জয়নিতায়ের দল, তো দেখবেন সন্ধ্যেবেলা যদি কারো বাড়িতে গিয়ে বলে ফেলেছি জয়নিতাই, জয়নিতাই কারা বলে বলুন তো? এই যে আমরা বললাম, আমাকে যে উল্টে জয়নিতাই বলবে, সে তো নিতাইয়ের লোক হলে বলবে। আর যদি অন্য জায়গায় ঠেকে যায় তারা কি বলে জানেন? আমি বলি জয়নিতাই, সে বলে তার মানে যন্ত্রণা দেবে, আজ রাত এখানে থাকবে। কি এই অবস্থা! আর যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি বলি জয়নিতাই, সেও বলবে জয়নিতাই। আর যদি বিষয়ী মানুষ হয়, আমরা বলি জয়নিতাই, বাবাজি যন্ত্রণা দিবে। তো ভক্ত মন্ডলী মায়েরা, এখন ভগবান যেই গ্রামে ঢুকেছে অর্জুনকে নিয়ে, কেউ থাকতে দিতে চাচ্ছে না। কি সকলেই টানাটানি করছে, এমন সময় একজন বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্রাহ্মণ মানুষ, আপনারও ব্রাহ্মণ মানুষ, এত রাত্রে যাবেন কোথায়? আসেন আসেন। কারণ সে জানে ব্রাহ্মণের সেবা দিলে বাড়বে বই কমবে না। কেন? ভগবান বিষ্ণু ব্রাহ্মণের পদচিহ্ন নিয়ে যিনি ঘুরে বেড়াল, ভক্ত বৎসল ভগবান, সেই ব্রাহ্মণের পদধূলি যার গৃহে পড়ে তার কি কোনোদিন অকল্যাণ হতে পারে? আসতে দিলে, বসতে দিলে, তবে কোথায় দিলে? একেবারে ঘরের ভিতরে বসতে দিলেন। তারপরে বৌমাকে বললেন, ভালো করে রান্না করো। রান্না হয়ে গেল, এইবার ভগবান আর অর্জুনকে খেতে দিলেন সোনার থালায়, সোনার বাটিতে। অর্জুন বলে, ওগো বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে ঢুকে দেখি সোনার থালা, তার মানে ভিতরে ভিতরে বড় লোক আছে। সোনার থালায় খেতে দিল, ভগবান খেয়ে নিলেন, সেবা হয়ে গেল, সকলে ঘুমিয়ে পড়ল। ওমা আগে এরকম হতো না, খাওয়ার পরে থালা সব রেখে দিতেন আপনারা? কি রাখতেন না? রেখে দিয়ে সকালবেলা ধুতেন, তবে এখন আর রাখে না। কেন বলুন তো? না না, অনেকে তো কাঁসার থালার ব্যবহার করে না, বস্তা বন্দি করে দিয়েছে। এখন তো সব প্লাস্টিক আর স্টিল, কে খেয়ে খেয়ে সব হৃদয়ে প্লাস্টিক হয়ে গ্যাস অ্যাসিড আর থামবে রে। ওরে ধাতু থালায় খেলে, গরম ভাত দিলে ধাতু খাওয়া হবে, তবে তো ভেতর ঠান্ডা হবে। এখন ধাতু বাদ থেকে নেয়, কি থালা বাটি গুছিয়ে দিয়েছে, এখন সোনার থালায় আর বাটিতে খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ভগবান রাত ১২টার সময় বিছানা ছেড়ে উঠছে। অর্জুন বলে, ও ঠাকুর। বলে, কি তুমি উঠছো কেন? বলে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি। অর্জুন বলে, দুজনে এক রাস্তায় নেমেছি, আমার কাজ তোমার কাজ আলাদা। তো ভগবান বলে, তুমি ঘুমাও দেখি। অর্জুন বলে, তুমি উঠে পড়ছো আর আমি ঘুমাবো? বলে, তুমি কি করবে? বলে, সে বলা যাবে, তুমি ঘুমাও। অর্জুন শুয়ে পড়েছে বসে পিট পিট করে দেখছে যে কৃষ্ণ কি লীলায় ঢুকেছে। কিচ্ছু নয় মা, যে থালা বাটি খেতে দিয়েছিল তো সেগুলো তো সোনা, সেইগুলোই ভগবান ব্যাগের মধ্যে ঢুকেছে। অর্জুন আর ঘুমোবে? সে বলে ছোটবেলাকার স্বভাব বোধহয় যায়নি, আগে যেরকম ননী চুরি বসন চুরি মন চুরি করত সে কেস এখনো যায়নি। ওরে কয়লার কি ময়লা যায়, এনারও ভেতরে সেই স্বভাব যায়নি। তাই রাত বারোটায় উঠে পড়ে সোনার থালা চুরি করছে, ওনার কি অভাব আছে? যদি থাকে আমি দেব। ও ঠাকুর তুমি উঠে পড়লে ঘুমা, সে বলে তুমি যা কাজ করলে এরপরে আর ঘুম আসবে? এরপরে তো ধরা পড়ার কথা আসবে। ভগবান বলে তুমি কি চুরি করেছ? চুরি তো আমি করলাম, তুমি ঘুমা। সে বলে ঠাকুর দুজন একসঙ্গে থাকলে কাকে বাঁধবে? তুমি খারাপ বলনি, কথাটা ঠিক, তোমাকেও বাঁধবে। তা তুমি কি করতে চাও? বলে ঠাকুর তোমার কি খুব দরকার আছে? বলে কি দরকার? বলে সোনার থালাটা কেন ঢুকিয়েছ, ওটা তো রেখে দিলে হয়। গুরুজনদের কথার পরে কথা বলো, এক কাজ করো, তোমার যদি ভালো না লাগে চলো পালিয়ে যাই চলো। বলে কেন, থালাটা কি রাখলে হতো না? আবার কথা বলো, চলো। থালা নিয়ে চলে গেল, কি চলে গেল ওখান থেকে, ওই গ্রাম থেকে চলে গেল, কেউ আর টের পেল না। এখানে খোঁজাখুঁজি চলছে কিন্তু ওনাদেরকে আর পাওয়া গেল না, চলে গেল অনেক দূর। আবার ক্লান্ত হয়ে পড়ছে খিদে, তখন ভগবান বলে তুমি এত ক্লান্ত হয়ে পড়ো কেন? বলে এই যে এরকম ছুটা চলছে, পড়ে গেলে মরে যাব, তুমি একটা ব্যবস্থা করো। ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, ওই তো একটা গ্রাম এসে গেছে, ওই তো টিম টিম করে আলো জ্বলছে, এইখানে ব্যবস্থা হয়ে যায়। তো সেইখানে যখন ব্যবস্থা করলো, ভক্তমন্ডলী মায়েরা কি বলবো, সেখানে কেউ রাখতে চায় না, বৈষ্ণবকে কেউ ঠাঁই দিতে চায় না, ব্রাহ্মণকে কেউ যায়, যেমন আমরাও টের পাই। হরিনাম গাইতে গিয়ে দেখি বাসা কেউ দিতে চায় না, না হরিনামের দল থাকবে তো, কেউ রাখতে চায় না। আমাদেরকে শেষমেশ মাইল খানেক দূরে কোনো স্কুলে বা ক্লাবে রেখে আস দিয়ে চলে এলো চৈত্র মাসে, জলও কেউ দেওয়ার লোক নাই। শেষকালে একজনকে ধরলুম, বাবা এখানে জল দেবে? বলো ওই কল আছে হাফ মাইল দূরে। কি অবস্থা জানেন, শেষকালে সন্ধ্যের দিকে একজন বয়স্ক লোককে পেলাম, বললাম আচ্ছা বাবা হরি নামের দলকে লোকে থাকতে দেয় না কেন বলুন তো? না বলে যা কীর্তি করে গেছে আগেকার দলগুলো, এই জন্য তোমাদের ঠাঁই এখনো স্কুল ঘরে হয়। হরি বল হরি বল। কি করেছে বলে? লোকের ঘরে থাকতে দিয়েছে, আলমারি ফাঁকা করে চলে গেছে। দেখুন যে করেছে সে বলে জাত ভাই তো তোমরা, সুযোগ পেলে তুমি ছাড়বে? তা খারাপ বলেননি। তা এই আমাদের অবস্থা, কে কবে কোন পোকায় হাত কেটেছে, এখনো পোকা দেখলেই বলে হাত খারাপ। রাবণ যোগী বেশে সীতা চুরি করেছিল, এখন সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই লোকে ঘৃণা করে আর ভয় পায়, কেন এরা রাবণ নয় তো। সেজেছে সাধুর বেশ যোগীর বেশ, ভেতরে যে রাবণ নাই কে বলতে? তবে এই কথা বলে হাসবেন আর ভুল করবেন, তাহলে সব চচ্চড়ি পাকিয়ে যাবে। কেন ভগবান চোখ দিয়েছে কেন, বিচার দিয়েছে কেন? ওরে রাবণকে চিনতে হবে, কোনটা রাবণ আর কোনটা বিভীষণ, কোনটা রাবণ আর কোনটা রাম, এর জন্য তো ভগবান চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, চিত্ত দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিচার দিয়েছে। বিচার করবি না? এই জন্য ও লোক ঠকানো বিদ্যা চলবে না। রাবণ করেছে আর তুমিও করবো এ কথা বললে হবে না। বলো রাধে রাধে রাধে রাধে। তাই ভক্তমন্ডলী মায়েরা, কি আর বলবো, সেই গ্রামে কেউ থাকতে দেয় না। ভগবান ভগবান কৃষ্ণ বললেন এই যে এই যে এই যে, আরে বাবা ভোর হলেই চলে যাব, একটু থাকতে দিন না, সকালবেলাই তো চলে যা। ঠিক আছে ঠিক আছে, আসুন। এই থাকতে দিল, কিন্তু কি করলেন জানেন? অর্জুন আর মোটেই ঘুমায় না, সে শুধু কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, উঠবে না, ঘুমাবে। ঠিক 12টা বাজলো, কৃষ্ণ উঠে পড়েছে। যেই উঠে পড়েছে, অর্জুন হাতে ধরে টেনে রেখেছে, তুমি আজকে আর কোনো লীলা করো না। ভগবান বলে তুমি মেলা বোকো না। ব্যাগের ভেতর থেকে থালা বাটি বের করলো, সেই যে সোনার থালা, নিয়ে কি করলো জানেন? যার বাড়িতে ঘুমলো খেলো, ওদের তক্তভূষের তলায় ঢুকিয়ে দিয়ে ভগবান বলে বলে চলো পালিয়ে যাই রাতের মধ্যে। অর্জুন বলে তোমার যে কি লীলা, নীলে শেথা দিলে হেথা, কার মাল কোথায় রাখলে, তোমার কি এই লীলা না করলে হতো না? ভগবান বলে মেলা বোকো না, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বলে আমার আর কোনো কাজ হবে না, তুমি যা শুরু করেছ। এইবার যেতে যেতে যেতে যেতে খিদে লেগেছে। ভগবান বলে সামনে একটা ভাঙা বাড়ি দেখেছিস, ওই বাড়িতে খাওয়ার ব্যবস্থা, কে আছেন মা একটু খাওয়ার ব্যবস্থা হোক, মনে রাখুন রাস্তাটা কোন রাস্তায় যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছে। কি, কে আছেন মা? এক বুড়িমা বেরিয়ে এলো ভাঙা গলায়, কে বাবা রে, ওরে আমারে বাবা রে, কি অপূর্ব দেখতে রে, কত ভাগ্য করেছিলাম রে, ব্রাহ্মণের ছেলে আমার বাড়ি। বলে ঠাকুমা তোমার কথা শেষ হতে হতে বেলা শেষ হয়েছে, আমাদের দুজনের খিদে লেগেছে, একটু ব্যবস্থা করো। ঠাকুমা ভাঙা গলায় বলল, বাবা রে একটু বস বাবা, আমার একটা মেয়ে ছিল, একটা নাতি রেখে মরে গেছে, আমাকেই তার লালন পালন করতে হয়, ছেলেটা বড্ড কাঁদে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর রান্না বসাবো। অর্জুন বলে সে তো 2:30 বেজে যাবে, এ বাচ্চা ঘুমাবে, তারপর জল গরম হবে, তারপরে রান্না হবে, তখন কে খিদে তো মাথায় উঠবে। তো ভগবান বলে কি করবো, তবু তো বলছে বুড়ি খেতে দেবে, আর কেউ ডেকেছে? চুপ করে বসো। এবার বসে আছে, বাচ্চা ঘুমোতে 2 বাজলো, তারপরে বুড়িমা, সে তো জল তুলতে পারে না, আজ জ্বালানি আনতে পারে না, কোন রকম যাচ্ছে, বসো বাবা, এই হয়ে গেল। এরকম করে রান্না হতে কতক্ষণ লাগবে মা? রান্না হতে কতক্ষণ লাগে? আরে ঘন্টা খানেক ধরে নিলাম, বেশি কিছু না হলে ঘন্টা খানেক পরে 3:30 সময় খেতে দিল। খাওয়া বেশ চেটে পুটে ভগবান আর ভক্ত খেলেন, বুড়িমা পরিতৃপ্ত হলো। এইবার ঘুমোচ্ছে দুজন, অর্জুন বলে ঠাকুর তোমার আরাম হয়েছে? বলে এত ভালো খেলাম, আরাম হবে না? তো তখন বলে থালা বাটি তো সেখানে রেখে এই বুড়িমাকে দিলে কাচ্ছে। ভগবান বলে তুমি কি ভাবলে, কিছু না দিয়ে চলে যাব? বলে তুমি কি দেবে, তোমার তো কিচ্ছু নাই। ভগবান বলে আছে বই, সে যাওয়ার সময় কি করেছে, যে বাচ্চাটা দোলায় ঘুমিয়েছিল তার গলা টিপে ধরেছে। অর্জুন বলে সর্বনাশ, তার ওই একটাই নাতি, তুমি কি করছো? সে এমন চেপে ধরেছে টে আর ওই একবার ট্যাঁ করেছে আর নাই, সে চুপচাপ হয়ে গেছে দোলায়, মানে মরে গেছে। এইবার অর্জুন বলে ঠাকুর এ তুমি কি করলে, তো এক্ষুনি ধরা পড়ব, কিছু জিনিসপত্র নিলে ফিরত দেওয়া যায়, প্রাণ নিয়ে নিলে তুমি, এটা কি তোমার দরকার ছিল? বলে চুপ করো, দেখ যে যার কাজ সে তার কর। বলে এরপরে আর কি কাজ, এবার তো পালাতে হবে। ভগবান বলে তবে দেরি করে কি হবে, চল বাবা। চলে গেল, একটা নদীর তীরে গিয়ে দাঁড়ালো। তখন অর্জুন বলে দেরি না করে ওপারে পালিয়ে চলো, যে কেশ করে এসেছো। এলো বলে নদী পারাবে কোনো নৌকার ব্যবস্থা নাই, কি সন্ধে হয়ে গেছে, সব নৌকা নিয়ে চলে গেছে, ঘাটে কোনো নৌকা নেই, কিন্তু যার পেটে আকাল পড়বে সে কি ঘরে যাবে? একটা মাঝি বসে আছে গালে হাত দিয়ে, তার সারাদিন বউনি হয়নি, কোনো যাত্রী নাই। ভগবান তার কাছে গিয়ে বলছে লে নৌকা খুলে বে। সে তখন বলে যাক বাবা, দুজন ব্রাহ্মণ পেয়েছি, সারাদিন কেউ নাই, দুজন ব্রাহ্মণ। বলে তাহলে ঠাকুর করির ব্যাপারটা বলে এপারে হবে না। বলে এপারে হবে নি মানে? বলে আমরা করি পাবো কোথা, ও পারে গিয়ে ব্যবস্থা কর, ওপারে আমাদের আত্মীয় আছে, সেখান থেকে নিয়ে তোমার। বলে সারাদিন কাউকে পেলাম না, যদিও পেলাম আবার বাকি, তবুও ভালো পাবো, দেরি হলেও পাবো। চলো যাই, যাচ্ছে নৌকা তীরে ঠেকবে সেই সময় কৃষ্ণ কাজ চালু করে দিয়েছে। কি যেই নৌকায় বসে আছে সেই গুড়াতে এই গুড়ালি দিয়ে মারছে। অর্জুন বলে এমনিতেই পুরনো নৌকা, তুমি গুঁতো মারছ কেন? ভগবান বলে লোকে গুঁতো মারে কেন, কোনো দরকার আছে? এই জন্য তো অর্জুন বলে যদি নৌকা ডুবে যায়, বলে তীরে তো ঠেকে গেছি প্রায়, ডুবে গেলে কি একটু সাঁতার দিতে পারবে না? তো এরকম গুঁতো মেরে সেই মাঝখানের কাঠটাকে খুলে নিয়ে কাঁধে তুলে নিয়েছে। যেই তীরে ঠেকে গেছে কোন রকমে কৃষ্ণ লাভ দিয়ে নেবে বললো, অর্জুনকে টেনে নিল। মাঝি বলে আরে সর্বনাশ, পয়সাকে পয়সা নাই, শেষকালে আমার নৌকা ভেঙে পড়াচ্ছ, আরে দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণ তখন অনেক দূর চলে গিয়ে বলছে, আরে মেলা চিৎকার করো না, ঠিক টাইমে তোমার সব মিটিয়ে দেব। সে বলে ওরে নৌকাটা দিয়ে যাও, আরে নৌকা ভেঙে দিলে আমি খাবো কি? কৃষ্ণ আর নাই, চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা এক ব্রাহ্মণ বাড়িতে গিয়ে আশ্রয় নিল, খিদে লেগেছে, সে ব্রাহ্মণ রান্না করলো, খেতে দিল দুজনকে, অর্জুন আর খায় না। কেন না? অর্জুন খালি কৃষ্ণের খাওয়া শেষ, ভগবানের খাওয়া হয়ে গেছে, অর্জুন পাশে বসে আছে, সে হাত দেয় না, খালি মাঝে মাঝে। সে যার বাড়িতে খাচ্ছে সে বলে, আপনার শিষ্য খাচ্ছে না কেন, আমার অপরাধটা কি? বলে আমিও তো বুঝতে পারছি না, এই অর্জুন খাচ্ছ না কেন? বলে তুমি তো খেয়ে নিলে তোমার তো বিপদ নাই, মার মাথার উপরে তাকিয়েছ কি? দেখে মাথার উপরে প্রায় 10-12 কিলো হবে একটা খড়গ, মানে এত ওজনের খড়গ, সে বেটা এক তার সুতোয় ঝুলছে। তার মানে বহুদিন ঝুলছে, তার কাটতে কাটতে এক তারে ঠেকেছে, এ বোধহয় আজকেই পড়বে। তাই অর্জুন কিছুতেই খেতে পাচ্ছে না, সে খালি উপর দিকে তাকাচ্ছে, এই পরে সেই পরে। ভগবান বলে আরে এতক্ষণ পড়েনি, যখন বোধহয় পড়বেন, তুমি খেয়ে নাও তো কি? তো তখন সে বলে না, তোমার মাথার সামনে হলে তুমি বুঝতে পারতে, এরকমে যেই খেতে যাব যদি পড়ে যায়। তো এইভাবে খায় না। তখন সেই ব্রাহ্মণ বলছে, কি ব্যাপার খাচ্ছে না কেন? তো তখন কৃষ্ণ বলছে, আপনার এই খড়গটা কবে পড়বে বলুন তো? সে ব্রাহ্মণ বলে, ওই খড়গ ও কোনো চান্স নাই। চান্স নাই কেন? আপনাদের ঘাড়ে পড়বে না। অর্জুন বলে, তার মানে কারো না কারো ঘাড়ে পড়বে, তা সেটা তো আমিও হতে পারি। ভগবান বলে, তাও মিথ্যা নয়, তাহলে জিজ্ঞাসা করি, ও ব্রাহ্মণ তাহলে এ খড়গ কার ঘাড়ে পড়বে? বলে, জনা তিনেকের ঘাড়ে। সেই তিনজনের মধ্যে কেউ একজন ঢুকলেই তার ঘাড়ে পড়বে। তো অর্জুন বলে, কৃষ্ণ জিজ্ঞাসা করো না কার ঘাড়ে পড়বে। তো ভগবান তখন বলে, এই যে কার ঘাড়ে পড়বে? বলে, প্রথম জন হলো প্রহ্লাদ মহারাজ। বলে, কেন প্রহ্লাদের ঘাড়ে পড়বে কেন? বলে, বেটা হরি নাম গায় ঠিক আছে, ভগবানকে ওইটা কি ভালোবাসে? তোকে তোর বাবা আগুনে ফেলে দিল, তা তুই ভগবানকে আগুনের মধ্যে ডাকবি কেন? তুই অপরাধ করেছিস, তোর বাবা আগুনে ফেলে দিয়েছে, তুই জ্বলে পুড়ে মর, তুই আমার ঠাকুরকে ডাকবি কেন? আমার ঠাকুর তোকে আগুনে গিয়ে বাঁচালো, তাহলে আমার ঠাকুরের গায়ে কি তাপ লাগেনি? লোকে বলে প্রহ্লাদ খুব বড় ভক্ত, কেমন ভক্ত? ভগবানকে আগুনে ডাকে, তোর বাবা বিষ খেতে দিয়েছে তুই খা, তা নয়, সে ভগবানকে বিষ নিবেদন করে দিল, আমার ভগবান বিষ খেয়ে ওকে অমৃত দিল, তাই তো বেটা বেঁচে আছে। অর্জুনের চোখে জল নামলো, কৃষ্ণ যদি না আসতাম এত ভালোবাসা বুঝতে পারতাম, ভালোবাসা কি জিনিস জানতে পারতাম না। তো তো তখন বলছেন, একজনের নাম বললেন, আর দুজনকে? বলে, আর একজন হলো দ্রৌপদী। তো তখন অর্জুন বলে, এ তো আমাদের ঘরে ঢুকে গেল, তার মানে দ্রৌপদী কি অপরাধ করলো? বলে দ্রৌপদীর ওই মেয়েটার কি কম অপরাধ? আরে বাবা, তোর স্বামীরা ভুল করেছে পাশা খেলে, তোর শাড়ি টানছে দুঃশাসন, তো তুই ভগবানকে ডাকবি কেন? ভগবান সেই সময় সেবা পেতে বসেছিল, আর রুক্মিণী দেবী হাওয়া করছিল, ও বেটি যখনই ডাকলো ভগবান খেতে খেতে উঠে চলে চলে যা। ভগবানকে একটু শান্তিতে সেবা নিতে, আমার দয়া এত ভালোবাসা আমার তো জানা ছিল না। তখন কৃষ্ণ বলে, দুজনের নাম বললেন, আর একজনের নাম বলুন সে কে? বলে সে হলো দুর্ভাগা অর্জুন, যেই বলেছে অর্জুন, অর্জুন খালি উপর দিকে তাকাচ্ছে, ওই বোধ হয়ে গেল, ওই বোধ হয়ে গেল। তো বলে কৃষ্ণ, কে যে আমার নাম বললো? বলে চেপে যাও, চিনতে পারে না, চেপে যা। বলে পড়ে না কেন? বলে সে কথা পরে বলবো। বলে তুমি এখন নিচের দিকে তাকাও, উপর দিকে তাকাও না। তাইবার তখন কৃষ্ণ বলছে যে আপনি দুজনের কথা বললেন, অর্জুন কি অপরাধ করেছে একটু সেটা যদি বলেন। তখন বলছে অর্জুন সবচাইতে বড় অপরাধ। বলে কেন? সকলে ভগবানের আদেশ পালন করে, আর ওই হতভাগা অর্জুন সে আমার ভগবানকে আদেশ করে, এদিকে রথ চালাও, ওদিকে রথ নিয়ে চলো, রথ থামাও, এগুলো কে কাকে বলে? আবার দেখো, সকলে উপরে ভগবানকে রাখে, নিচে ভক্ত বসে, আর এই অর্জুন কিনা উপরে বসে আছে, আর আমার ভগবান গাড়োয়ান হয়ে নিচে বসে আছে। সেই ব্রাহ্মণকে প্রশংসা করে তাকে কৃপা করে বেরিয়ে পড়লে ভক্তমণ্ডলী মায়েরা। অর্জুন বলল, ব্রাহ্মণ যদি বললেন অর্জুনের ঘাড়ে পড়বে, তাহলে আমার ঘাড়ে পড়ল না কেন? ভগবান বলে, অর্জুন তুমি যে আমাকে স্পর্শ করেছিলে, তুমি যে আমাকে ধরেছিলে, তাই তোমার ঘাড়ে পড়ল না, না হলে আমাকে ছেড়ে দিলেই তার ঘাড়ে খর্ব পড়ে, তাকে কেউ রক্ষা করতে পারে না। আমার ইচ্ছা না হলে একটা গাছের পাতা পর্যন্ত পড়তে পারে না, এটি তার প্রমাণ, তাই তোমার ঘাড়ে পড়ে না। আর দেরি করব না, চলো আমরা যেই রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় যাই। আচ্ছা, আপনারা তো হরিনাম শুনেছেন, যেই রাস্তায় এসেছিল যদি ওই রাস্তায় যায়, আগে কার লীলাটা পড়বে? কোন লীলাটা, কোনটা? নৌকা, তাই না? ওই যে নৌকার কাঠ খুলে নিয়েছে। অর্জুন তখন বলে, কৃষ্ণ রাস্তাটা একটু বদল করলে হয় না? বলে কেন? বলে তুমি যা যা লীলা করেছো, এখন তো শুধু মার খেতে খেতে ঘর যেতে হবে। ভগবান বলে, আরে বাবা, তোমার ঘাড়ে খড়গ পড়ল না, তুমি মার খাবার কথা ভাবো কেন? বলে তাহলে কি হবে? বলে চলো না, যাই দেখি কি হয়। যাবার বেলা নৌকা ভেঙে যে কাঠটা কাঁধে করে নিয়ে এসেছিল, সেটা একটা জঙ্গলের মধ্যে রেখে দিয়েছিল। সেইটা কাঁধে করে নিয়ে আবার সেই নৌকাওয়ালা মাঝির কাছে, সে মাঝি তো নৌকা ডুবি হয়ে তার সেইখানে নৌকা ডুবে গেছে, সে মাথায় হাত দিয়ে সেই বসে আছে। ভগবান চলে গেলেন সেইখানে। কি আহা, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, মুরারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষা কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষা হরে মুরারে মধু কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী হরে মুরারে মধু কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গো বলো রাধা মাধব কি ওদিকের হলো কি মানে নৌকা বলার কি হলো নৌকা বলা দেখেই বলছে এই যে দাঁড়ান অর্জুন বলে কৃষ্ণ পালা ওই আসছে বলে দাঁড়াও না কি করে দেখি মারবে না ধরবে না কাটবে তখন সেই মাঝি গিয়ে কৃষ্ণের পায়ে পড়ে গেছে আরে তুমি কে তুমি নিশ্চয়ই ভগবান অন্তর্যামী ভগবান বলে কেন তোমার আমি নৌকা ভেঙে দিয়েছি অন্তর্যামী কি করে বলে তুমি যদি নৌকা না ভাঙতে আমার কি হতো বলো তো বলে তার মানে আমি তোমার নৌকা ভেঙে উপকার করেছে বলে কেন বলে আমাদের দেশের জমিদার এসেছিল সব নৌকা বাজাপ্ত করে নিচ্ছে তুলে নিল শুধু আমারটা বাকি থেকে গেল ফুটো বলে এখন তুমি যে কাঁধে করে কাঠটা এনেছো লাগিয়ে দিলেই নৌকা চালু হবে আর যদি আমার নৌকাটা ভালো থাকতো জমিদার বাবু নিয়ে নিত ভাগ্যিস তুমি খুলে নি হরি বল হরি বল অর্জুন বলে কৃষ্ণ তাহলে কি তুমি জানতে বলে ওসব কথা থাক তখন তো খুব করলে কত কথা বললে হ্যাঁ চোর বললে আমাকে লোক জোচ্চোর বললে এখন আবার বলছো তুমি কি জানতে তাহলে বলো আমি যা করেছি তার উপকার করেছি না অপকার করেছি ভগবান যখন যা করে তাহলে মায়েরা যে হরিনাম শুনছেন মনে করুন কান থেকে একটা সোনা আউট হয়ে গেল আপনারা বলবেন ভগবান মঙ্গল করেছে রিও মায়েরা হ্যাঁ বলছে এটাই তো চাই বলো নিদাই গৌরবা এইবারে নৌকা পার হয়ে গেল এবার কোথায় যাবে বুড়িমার বাড়ি বুড়িমা ছুরি মারবে কারণ তার একটাই নাতি দিয়েছে শেষ করে কি ভগবান সেইখানে গেছে হরি বুড়িমা কেমন আছেন বুড়িমা তো দেখে আরে তোরা সেই দুজন না অর্জুন বলে ঠাকুরে বুড়ি চিনতে পেরেছে পালিয়ে চলো বলে দাঁড়াও না দেখি কি করে সে বুড়ি মামা ওরে বাবা রে সেদিন তোদেরকে সাড়ে তিনটায় খাইয়েছি আমার মন মোটেই থামে না চল আজ তোদের দুজনকে টাইম মতো খাওয়াবো তখন অর্জুন বলে বুড়িমা তোমার সে নাতি ঘুমিয়ে গেছে বলে সে চিরকালের তর তো অর্জুন আবার মানে গোয়েন্দার মতো জানার চেষ্টা করছে বুড়িমা কে মারলো বলে বাবা বুঝতে পারি ওই যে তোমরা এলে আর চলে গেলে তারপরে দেখি সে নাতি ঘুমলো আর উঠে তবে বাবা তোমাদের বলি ভগবান যখন যা করে মরে গেছে তো লাভ হয়েছে এই বাচ্চাটার জন্য আমার বৈষ্ণব অপরাধ হয় গোবিন্দের সেবাও হয় না টাইম মতো মরে গেছে এখন আর ঝামেলা নাই এখন টাইম মতো সেবা দি বৈষ্ণব সেবা দি আর আমার আর সত্যি কথা বলতে বাবা কি লোক এলে জিজ্ঞাসা করত আপনার কে আছে আর কি আছে সকলকে বলতাম কেউ নাই একটা নাতি আছে এখন আর বলতে হয় না যে একটা নাতি আছে এখন বলি আমার কেউ নাই কিচ্ছু নাই গোবিন্দ আমার আমি গোবিন্দ হরি হরি হরি অর্জুন তখন বলে কৃষ্ণ তুমি এত সব জানতে কৃষ্ণ বলে এমনি ওই বুড়িটার শুধু ওইটুকুই ছিল অহংকার সেইটুকু ধুয়ে দিলাম এখন বলে কৃষ্ণ তুমি আমার আমি তোমার আর যতক্ষণ ওই নাতিটা বেঁচে ছিল বলতো না যে কৃষ্ণ তুমি আমার আমি তোমার তখন বলে আমার নাতি আছে এই যতক্ষণ আমার বলে কথা থাকবে ততক্ষণ আমি তার নাই তাই নাতিটাকে নিয়ে নিলাম, এখন আপনার কিছুই নাই আমি ছাড়া আর কোন গতি। অর্জুন বলছে কৃষ্ণ এখন আমার মনে হচ্ছে তোমাকে ছেড়ে যাব না। বলে কেন, এবার ঘুম ধরবে তো, তাহলে এবার কোথায় যাবে? এইবার সেই গ্রামে ঢুকেছে, ওমা যেদিন সেদিন এসেছিল সেদিন কেউ থাকতে দেয় না, আর আজকে ঢোকা মাত্র টানাটানি। সে বলে আমার বাড়ি এসো, ও বলে আমার বাড়ি এসো। তো অর্জুন বলে সেদিন কেউ থাকতে দিল না, আজকে টানাটানি কেন? বলে থালা। বলে জিজ্ঞাসা করো কেন? সকলেই বলবে যে দুজন ব্রাহ্মণ ঘরে ঢুকেছিল, এক রাত্রি থেকেছিল, দুটো সোনার থালা রেখে গেছে। তার মানে জানতে পেরেছে যার বাড়িতে বৈষ্ণব থাকবে সোনার থালা পাবে। আপনারা আবার কাল থেকে লেগে পড়বেন না, সোনার থালা পেলে সোনার থালা পাবে, কৃষ্ণ চলে যাবে। এই সব ফেলে দিয়ে কৃষ্ণকে ধরার চেষ্টা করতে হবে। তাহলে অর্জুন বললেন, কৃষ্ণ কেন তুমি সোনার থালা চুরি করে এখানে ঢুকালে? বলে এদের বৈষ্ণব সেবার রতি বাড়ানোর জন্য। আরে হোক না, সোনার থালার লোভেও তো কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা দেবে। আরে ধ্রুব যেরকম বাবার সিংহাসনে বসবে বলে তপস্যায় গেল, তারপরে তার ভগবানের লোভ জেগে গেল, এদেরও মানুষ কিছু পাওয়ার লোভেও করুক না, করতে করতে ওই রতি থেকে শুদ্ধা রতিতে চলে যাবে, তখন গোবিন্দের করুক। এবার কোথায় যাবে মা? এবার কোথায় যাবে? আর যেখানে থালা চুরি করেছিল ঢুকলো সেই গ্রামে, যেই ঢুকে গেছে অমনি সকলেই দেখা দেখি করছে। আর গোবিন্দ কি করেছে, সেই যেই বাড়িতে চুরি করেছিল ওই বাড়িতেই গিয়ে বলছে আজকে রাতটা থাকতে দেবেন? তারা বলছে হ্যাঁ থাকতে পারেন, তবে ঘরের ভিতরে হবে না। তো ভগবান কৃষ্ণ বলে কেন? বলে সেসব কথা দেখ, ওই উঠানে যদি শুতে পারেন তো শুতে পারেন, আর নাহলে অন্য জায়গায় যাবে। তো অর্জুন তখন বলছেন বাড়ির ভেতরে দেবেন না উঠানে কেন? বলে আগের বারে দিয়েছিলাম দুজনকে ভেতরে শুতে, সোনার থালা নাই, এই জন্য সেদিন থেকে ঠিক করেছি কেউ থাকলে থাকতে পারে, বাইরে থাকবে ভেতরে ঢুকবে না। তখন শুয়াছে দুজনে রাত্রিবেলা, আর খেতে দিয়েছে, আজকে আর স্টিলের থালায়ও দেয় না প্লাস্টিকেও দেয় না, একবারে কলা পাতায়। তো অর্জুন তখন বলছে ঠাকুর এই তোমার জন্য কেস কোথায় নামলো দেখলে, সোনার থালা থেকে কলা পাতা। ভগবান বলে এমনি কি আর করেছি, এইটার জন্যই করেছি। পরে সাধুকে সেবা দিলে কলা পাতায় দে, ব্যবহার করা থালায় দেবি না, সোনার থালায়ও না কাঁসার থালায়ও না রূপোর থালায়ও না, সাধু তো সব ছেড়ে সাধু হয়েছে, বৈরাগী হয়েছে। মহাপ্রভু কলা পাতায় খেয়েছেন, সাধুকে কলা পাতাই দিলে তার বৈরাগ্য ঠিক থাকবে, আর নালে সোনার থালায় দিলে মনরে সাধুর লোভ জাগবে, এই জন্য সাধুকে কলা পাতায় দাও। আর বলে তাহলে ঘরের ভিতরে থাকতে দিচ্ছ না কেন? বলে সাধু ঘর ছেড়ে বাইরে এসেছে তাই বৈরাগী, তুমি তাকে ভেতরে বিছানা দিচ্ছ, আবার লোক যদি জেগে যায় সে আর বেরোতে পারবে? কত সাধু এরকম ঘরে ঢুকেছে আর বেরোয়নি, বিয়ে করে বাচ্চা হয়ে ওইখানেই থেকে গেল। সাধুকে সাধুর জায়গায় দাও, ঘরে টেনে নিয়ে গেলে অন্তঃপুরে নিয়ে গেলে না বেরোতেও পারে। এই জন্য ভগবান কৃষ্ণ এমন এমন লীলা করে জীব জগৎকে শিক্ষা দিয়েছে গো, এগুলি হচ্ছে গৃহস্থের আচরণ। হ্যাঁ বলে গিরিধারি কি, কৃষ্ণ কানাইয়া কি, একটু জোরে বলা যাবে কি? বলো কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি, না না আবার লীলাটার দিকে যেতে হবে তো। সে লীলাটা কি? মেয়েটা বৈধব্য হয়ে বাবার কাছে ফিরে এলো। বাবা বলল, কি করে তোর স্বামী মরল? বলে সাপে কেটে স্বামী মারা গেল। আর লোকে বলছে, বাড়ির লোক বলছে, আমার জন্যই নাকি স্বামী মরে গেছে, তাই চুলের মুঠি ধরে রাতের অন্ধকারে আমাকে বাইরে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব বাবা? বাবা তখন বললেন, এই মেয়ে চোখের জল মোচ, আজ থেকে তোকে স্বামী দিয়ে দিলাম, যে স্বামীর কোনোদিন মৃত্যু হবে না, এই জগতের স্বামী কোনোদিনই বাঁচবে না, একদিন না একদিন বিধবা হতেই হবে, কিন্তু সেই জগৎ স্বামীকে ধরলে, জগৎ স্বামী জগন্নাথকে ধরলে কোনোদিন সাদা কাপড় পরতে হবে না, চিরকাল তোমার সধবা। ভক্তমন্ডলী মায়েরা, বড় চমৎকার জিনিস, মেয়ে বুঝতে পারলো তত্ত্বজ্ঞান, জগৎ স্বামী, এ জগতে যারা স্বামী সাজে এরা সব আসামি, স্বামী হতে পারবে না কেউ। কে স্বামী হয়? যে ইন্দ্রিয়কে জয় করেছে তিনি স্বামী। স্বামীকে যিনি জগৎকে রক্ষা করে তিনি স্বামী। তিনি কে? নয়ন পথগামী, জীবন পথগামী, ভব তুমি জগন্নাথ স্বামী। একমাত্র স্বামী হলেন জগৎ স্বামী জগন্নাথ। পতি কে? এ জগতে কেউ পতি নয়, যিনি সকলকে পরিচালনা করেন, রক্ষা করেন, পালন করেন, তিনি হলেন পতি। আর তিনি কে? লক্ষ্মীপতি নারায়ণ। তাই মেয়ে বুঝতে পারলো গোবিন্দ সেবা করেই জীবন কাটাবো, আর আমার কিচ্ছু দরকার নাই। বাবার মন্দিরে সুযোগ হয়ে গেল। আহা প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জামি, আমার জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জামি, কি এ প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন শাম, আমার হৃদয় রতন শাম, আমার হৃদয় রতন শাম, বল প্রাণ রমন হৃদিভূষণ, বলো জগন্নাথ কি, বলো প্রাণ দুলাল গোপীনাথ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এটা মনে রাখবেন, সংসারে যে টাকা পয়সা দিয়েছেন, ভালোবেসেছেন, অনেক কাজ করে জীবন ধসিয়ে দিয়েছেন, ফিরে কিচ্ছু পাবেন না। আরে গরুকে খাওয়ালে গোবর পাবে, সংসারে যে দিয়েছেন যাবার বেলা কি পাবে? ভালো চাদর নিয়ে যদি মরে যান ওটা খুলে নেবে, যাওয়ার সময় দেবে না, কিন্তু ভগবানের জন্য যে ঠান্ডায় আজকে বসে আছেন কি পাবে? ভগবান কানায় কানায় ফিরিয়ে দেবেন, যে যথামান প্রবদন্তে স্থান স্তৈব ভজাম্যহ। এর মূল্য আপনারা এত পাবেন তা তুলনা করতে পারবেন না কোনো জিনিসের সঙ্গে, ভাবতে পারবেন না যে কি পেলেন আপনারা, বুঝিয়েও দেবেন ভগবান, যখন দেবেন আপনাদের বলে দেবে যে ওই দিন এত ঘন্টা তোরা হরিনাম শুনেছিস, তার ফল নে তোরা, এই কর্ম দিলাম তোদের। বলো রাধা মাধব কি? বন্ধ করে দেব, অনেক রাত্রি হয়েছে বন্ধ। তাহলে আর পাঁচ মিনিট হোক নাকি? আচ্ছা দেখা যাক মেয়েটার কি হয়। প্রাণ, দাঁড়া আর কাঁদতে হবে না, ভগবান এসে গেছে। ভগবান গোপীনাথ বলছে, মেয়ে তুই আমাকে গান শুনিয়ে বিভোর করে দিলি, তুই আমার সেবা করে মালা গেঁথে আমার গলায় দিয়ে তুই আমাকে জীবন মানে কি বলবো প্রসন্ন করে দিলি, বল তুই কি চাস? এইখানেই সর্বনাশ। ভগবান যদি কাউকে বলেছে কি বর নিবি, তাহলেই সর্বনাশ। আর যদি ভক্ত তেমন হয় ভালো, আর না হলে বলে ফেলবে এটা দাও ওটা দাও, তাহলে সর্বনাশের শেষ নাই। কি বলো? রাধে রাধে। একটা গল্প বলবো, বলবো আমার আর গল্প টল্প ভালো লাগে, তবু আপনারা বলছেন তাই বলি। এই যে চাইবার, এই যে আপনারা হরিনাম শুনতে এলেন, প্রণাম করেছেন? করেছে অনেকে, করেন বলে জানা নাই। আচ্ছা ঠিক আছে, যাবার বেলা করে নেব, দুবার করবে, আসারটা আর যাবারটা, এলেই প্রণাম করতে হয়। কেমন? এটা প্রাথমিক ভজন, প্রণাম। ভগবানের কাছে এলে দাঁড়িয়ে থাকতে নেই, আগে প্রণাম তারপরে অন্য কাম। কি গুরুদেবের সঙ্গে দেখা হলে রাস্তায় হোক, বাজারে হোক, যেখানেই হোক, সে যত সম্মানী লোকের সামনে হোক, আপনার গুরুই হলো আপনার জীবন, আপনার গুরুই হলো আপনার ভগবান। তা যে কোনো অবস্থায় থাকেন, সাষ্টাঙ্গে আগে প্রণাম তারপরে অন্য কাম। যদি দেরি করবেন, প্রণাম করবেন, ফল পাবেন, তবে তত ফল পাবেন না। কেন? দেরি হয়ে গেছে। ভগবানের বিগ্রহের সামনে যাবেন, আগে প্রণাম করবেন, দাঁড়িয়ে যদি থেকেছেন, দেরি যদি করেছেন, ফল কমে যাবে। কি সাংঘাতিক তত্ত্ব, এগুলি ভাবতে হবে। তাই এই জন্য ভগবান বলছেন, ভগবানের কাছে প্রণাম করতে হয়। এই যে যাবার বেলা আপনারা প্রণাম করবেন, হরিনাম শেষ হয়ে গেলে, কিন্তু কি চাইবেন? এই চাইবার কাছে বিপদ, চাওয়া যেমন পাওয়া তেমন। একটা কাহিনী বলি আপনাদের, শুনুন। এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করছিলেন, হঠাৎ নারায়ণ প্রসন্ন হয়ে বললেন, ব্রাহ্মণ আমি তোমাকে বর দিতে চাই, বলো তুমি কি বর নেবে? ও বাবা, কি বর চাইলে জানেন? বলে আমি আর কি বলবো প্রভু, কটা বর দেবেন? বলে তিনটে বর দেব। ব্রাহ্মণ বলে, প্রভু তিনটে কি কি চাইবো আমার মাথায় ঢোকে না, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব, আগামীকাল চাইবো। ভগবান বলে, তবে যা গুরুর সঙ্গে আলোচনা করে। কি এইবার স্ত্রীর কাছে এসে বলল, জানো ভগবান আমাকে তিনটে বর দেবে বলেছে, কি কি চাইবো? তখন সেই ব্রাহ্মণী বলছে, ও মা, একেবারে একটা নয়, দুটো নয়, তিনটে, ওরে বাবা, কি চাইবো কি চাইবো, কত কিছু। তুমি একটা কাজ করো, ওই প্রথম বরে চেয়ে নাও, আমার নাকটা তেবড়া, তেবড়া বুঝেন তো, তেবড়া মানে খাদা, তেবড়া, ছেঁচা, এরকম, তোমার নাকও ভালো নয়, তুমি বরং একটা কাজ করো না গো, প্রথম বরে আমাদের যেন ভালো ভালো নাক হয়। আমি কিন্তু গল্পটা শুরু করেছি এই কারণে যে যেমন চাওয়া তেমন পাওয়া। এই আজকে কেউ দুঃখী কেউ সুখী কেন? এটা তো আমাদের চাওয়া অনুযায়ী পাওয়া হয়েছে, যেরকম গাছ লাগিয়েছে সেরকম ফল ফলেছে। কি এইবার দেখুন কি হচ্ছে, মেয়েটা বলছে, যাও প্রথম বরে চেয়ে নাও, আমাদের যেন ভালো ভালো কি হয়, নাক হয়। এখন আপনারা দেখুন, সকালবেলা ভগবানের কাছে গেল, ভগবান বলে, হেরে ব্রাহ্মণ, তা কি বর নিবি? বলে, প্রভু আমরা যুক্তি করেছি, সিদ্ধান্ত করেছি, আমাদের নাকের একটু প্রবলেম আছে, তাই আপনি দয়া করে প্রথম বরে আমাদের ভালো ভালো যেন নাক হয়। ভগবান হেসে ফেলেছে, বলে, ব্রাহ্মণ তুই জানিস কি চাইছিস? সে বলে, ঠাকুর সারা রাত্রি জেগে জেগে আলোচনা করিস। তার মানে আপনারা দেখবেন, মায়েরা কিছু মনে করবেন না, এই যে আমাদের গুরু উপদেশ দিলে, সাধুগুরু উপদেশ দিলে কানে ঢোকে, কিন্তু সে থাকে না, বেরিয়ে যায়। কিন্তু আমাদের যে ঘরের গুরু আছে, আবার মাই কখনো হাসে, মানে মানে ঠিক জায়গায় লেগে গেছে, কীর্তনে এত কথা হয় মনে রাখতে পারেনি, ঘরের গুরু যেটা বলে সেটা ভুলিনি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় বলুন তো, এই যে এখন আপনারা হরিনাম শুনছেন, দুটো কান খোলা আছে না বন্ধ আছে? তাহলে খোলা যদি থাকে কি হবে, ঢুকবে আর বেরোবে? আর ঘরের গুরু তো যখন তখন উপদেশ দেয় না, রাতের বেলা শোয়ার সময় দেয়, তখন দেখবেন আপনাদের একটা কান বন্ধ থাকে। ঠিক আছে কিনা? বালিশ একটা মাথা, যা দেবে সে আর বেরোবার রাস্তা নাই ভেতরে। বলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখা এই হরিনাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখা এই হরিনাম। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখা এই হরিনাম। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখা এই হরিনাম। আলে কিবর চাইল, বললো আমাদের যেন ভালো ভালো না খয়। ভগবান বলে তোরা যখন সিদ্ধান্ত করেছিস নে, তোদের ভালো ভালো না হোক, আর দুটো বরে কি নিবি? বলে আর দুটো বর এখনো আলোচনা করিনি, এটা নিয়ে যাই কালকে হওয়ার। এইবার ব্রাহ্মণ বাড়িতে এলো, বাড়িতে এসে দেখে স্ত্রী ঘুমটা দিয়ে কাঁদছে। এই দেখো তুমি কাঁদছো কেন? বলে তুমি কি বর চাইলে? বলে তুমি যেরকম শিখিয়ে দিলে। বলে কি শিখালাম? বলে তুমি তো বললে আমাদের যেন ভালো ভালো নাগ হয়। বলে ওগো নাকের জায়গায় নাগ হয়েছে, কপালে নাগ, গালে নাগ, সারা শরীরে নাগ বেরিয়েছে, এইবার আমি বেরোবো কি করে? বলে আমি, তাহলে আপনারা বুঝুন বলায় ভুল ছিল কিনা। এক বচন যদি বলতো যে আমাদের যেন ভালো নাক হয়, মা গো একটাই দাঁড়িয়ে থাকতো, এ তো বলার ভুল করেছে, ভালো ভালো না গো। ভগবান বলে আমি তবে কম দেব কেন, সারা শরীরে নাক বেরিয়েছে, সামলা। আচ্ছা এই যে দেখেন না আপনারা, দ্রৌপদীজির কটা স্বামী, ছটা না? লোকের গুনে রেখেছেন আপনারা, তার স্বামী কটা আপনারা গুনছেন কেন? ভালো কথা জানেন, এটাই ভালো। মহাভারতের মানুষ আপনারা ভারতবাসী, মহাভারত পড়েছেন, না হলে জানলেন কি করে? তাহলে পঞ্চপাণ্ডব তার স্বামী, পাঁচটা স্বামী কি করে হলো না, কুমারী বেলা দ্রৌপদী যখন শিব ঠাকুরের পুজো করছিল, তখন পুজো করে ভোলানাথ এসে গেছে, আশুতোষ অল্পে সন্তোষ, তিনি এসে বলছে মা কন্যা বলো তুমি কি বর চাও? ও মেয়ে তখন বলে ফেলেছে, হে প্রভু শিব সুন্দরম, হে সত্যম সুন্দরম, হে প্রভু আমাকে, আমার প্রতি যদি আপনি প্রসন্নই হয়ে থাকেন তাহলে এই বর দেন, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়। গুনে রাখুন, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন। ভোলানাথ বিপদে পড়ে গেল, পাঁচবার চেয়েছে মেয়েটা, যদি একবার দিয়ে আর কেউ পুজো করবে? ও আমি কথার খিলেপ করতে পারবো না। ভোলানাথ বলে তোর ভালো স্বামী হোক, ভালো স্বামী হোক, গুনে গুনে নিয়ে নেন। তাহলে যেমন চাওয়া তেমন পাওয়া। এইবার ব্রাহ্মণ পরের দিন গেছে, তার স্ত্রী বলে দিয়েছে, শোনো দ্বিতীয় বরে নারায়ণের কাছে চেয়ে নাও, আমাদের যেন সব নাক চলে যায়। তার মানে আপনারা বুঝতে পেরে গেছে যে আবার বিপদের মাথায় পা দিয়েছে কি? সে স্বামী, এখনকার স্বামী তো ওই রকম, সকালে তো যা হবে বলে আমার গুরুর সঙ্গে আলোচনা করে, স্ত্রীরা যে রকম বলে সেই রকম গিয়ে বিচার আচারে বলে কি? ও গিয়ে বলছে, প্রভু আমার স্ত্রী বলে দিয়েছে আমাদের যেন সব নাক চলে যায়। তো ভগবান বলে, তুই যখন বলছিস তবে যাক, চলে যাক, এই চলে যাগ বলে দিয়েছে তো বলে আর একটা বর কবে নিবি বলে ও আলোচনা করে আগামীকাল আসবে এখন দ্বিতীয় বর নিয়ে ঘরে এলো আর এসে বলে ব্রাহ্মণী কেমন আছো ব্রাহ্মণী ফ্যাঁস ফ্যাঁস আবার কাঁদছো কেন তুমি তো বললে আমি তো সেরকম বলে ও গো না গেল গেল যে ছেঁচাটা ছিল সেও গেল নাকের জায়গায় নালা হয়ে আছে আমি বেরোবো কি করে ব্রাহ্মণ বলে আমি কি করবো তবে তুমি যেরকম শিখালে সেরকম তো বললাম তাহলে ভক্তমন্ডলী মায়েরা এখন ব্রাহ্মণ বলে আচ্ছা ব্রাহ্মণী তাহলে তিন নম্বর বরে কি চাইব তখন সেই ব্রাহ্মণী রেগে রুগে বলে দিল তোমার সব কিচ্ছু চাওয়ার দরকার নাই আগে যেমন ছিল তেমন থাক এইবার তিন নম্বরে ভগবানের কাছে গেল গিয়ে বলছে প্রভু আমাদের নাগ নিয়ে বড় সমস্যা বরং আপনি তিন নম্বর বরে এই দিয়ে দেন আমাদের আগে যেমন ছিল তেমন ভগবান বলে তবে থাক এইবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করি যেমন চাওয়া তিনটে বরে কি কি পেল যেমন ছিল তার তিনটি বর দিল ভগবান কি কাজে লাগলো ভগবানের দোষ না আমাদের দোষ আমাদের চাওয়ায় ভুল এই জন্য মাগো সারা রাত্রি ফুলকুড়লি পয়সা পেলি এত ঠান্ডায় হরিনাম শুনছে যাওয়ার বেলা যদি বলেন কোমরের ব্যথাটা ঠিক করে দাও ভগবান বলে ডান দিকের ব্যথা যাবে তবে বাঁ দিকে ব্যথা উঠবে এই জন্য এগুলো চাইতে নেই মা চাইতে হয় যেটার ক্ষয় নেই লয় নেই সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি আলে চাওয়া যেমন পাওয়া তেমন ও মা কি আর বলবো যে মেয়েটার স্বামী হারিয়ে গেল নাম তার মুক্তাবাই সেই মুক্তাবাই যেই ভগবানের কাছে কাঁদলো ভগবান প্রসন্ন হয়ে গোপীনাথ বললেন মুক্তাবাই আমি খুবই প্রসন্ন বলো তুমি কি চাও মেয়েটা কি বলে ফেলেছে জানো যেরকম হয় আর কি সাধু সঙ্গ করে না এই তত্ত্ব জ্ঞান তার ভিতরে তখন ছিল না সে চেয়ে ফেলেছে কেন কেউ আমারে মা বলে না আমি কাঁদি নয়ন জলে কেন কেন কেউ আমারে মা বলে না আমি কাঁদি নয়ন জলে কেন কেউ আমারে মা বলে না আমি কাঁদি জলে কেঁদে গেলাম রামি কেন কেউ আমারে মা বলে না নয়ন জলে কেন কেউ আমারে মা বলে না আমি কাঁদি নয় হে প্রভু আমার জীবনে ইচ্ছে ছিল মা হওয়া তা তুমি যখন বর দেবে আমি যেন মা হতে পারি আপনারা শুনছেন ঘড়ি না মেয়েটার স্বামী নেই বৈধব্য বেশ কিন্তু সে ভুল করে ভগবানকে বলে ফেলল আমি যেন মা হতে পারি ভগবান বললেন মেয়ে তুমি কি চাইছো তা জানো মেয়ে বললেন প্রভু আমার জীবনের বড় সাধ আমি মা হব ভালো ছেলের মা হতে চাই ভগবান বললেন ততাস্তু তুমি সুসন্তানের জননী এইবার দিনে দিনে বাড়ে গর্ব শশীকলার না দিনে দিনে বাড়ে গর্ব শশীকলার না আচ্ছা মা মায়েদের গর্ভে সন্তান এলে মানে আমরা এলে আগে কারা জানতে পারে? স্বামীও জানতে পারে না, প্রতিবেশীরা জানে। কোথায় বলুন তো? হাটে আর ঘাটে। আগেকার কথা এটা, মেয়েরা নষ্ট হয় নাকি হাটে আর ঘাটে? কেন? এখন এই যেমন কি ধারা এসেছে, জলের কি ধারা, সজল ধারা। ও মা গো, এখন আর মায়েদের কলসি কাকে করতে হয় কি? যাক, সরকার চরণে দণ্ডবো, ঘরে ঘরে ধারা নামিয়ে দিয়েছে। আগে তো এটা ছিল না মা, সে কোথা পুকুর আছে, নদী আছে, টিউবওয়েল আছে, সব দল বেঁধে জল আনতে যেতে যেত না, আমরাও যেতাম। তো সে ওই যাওয়ার একটা মজা ছিল, জল থাকলেও ফেলে দিয়াম। কেন বলুন তো? সারা পাড়ার খবর পাওয়া যাবে, চানা চুরের থেকে উঠে দেখবেন। এই যে পর আলোচনায় এমন ভালো লাগে দেখবেন, চানা চুরের থেকেও আমার তো ভালো লাগে, একবারে যেন লালা ধরে যাবে এমন। ও গো দিদি, এই যে গণেশের মা, তো তুমি পাড়ার খবর টবর রাখো, পঞ্চুর বউ ঘর করলো না। এইসব হচ্ছে আন কথা, প্রজল্প। এইগুলি বলতে বলতেই মায়েরা নরক ঠাকুর দর্শন কর। এই জন্য হাটে আর ঘাটে, এই ঘাটে যেতে যেতে গ্রামের কার ঘরের বউ কি করলো, ও টেনে টেনে আস, কেউ যদি না বলতে চায় দেখবেন টেনে বের করবে। এরপরে জবাব, মায়েদের এগুলো কাজ আছে। আপনাদের আমাদের গ্রামের মেয়েদের কথা বলছি, আপনাদের কথা না কি? এ ঠিক জায়গায় টান মেরেছে কি? এও যেন টান দিল একবারে ভেতর থেকে। হ্যাঁ বলো, রাধা মাধব কি? তাহলে মা কি হলো? এই যে পাড়ার লোক জানতে পেরেছে, এই যে দেখবেন, আরে বাবা, সধবার গর্ব হলে তবু আনন্দের কথা, কিন্তু যদি ওরে বাবা, সে জল ভরতে ভুলে গেছে, সবাই আলোচনা কর, কানে কানে কানে কানে কি আর বলবো, মোড়লের কানে গেল। মোড়লরা তখন বলছে, তিন কড়িদা তুমি বেঁচে আছো না মরে গেছো? বেঁচে আছো, এই গ্রামে কি চলছে তুমি খবর রেখেছো? বামদেব হরিনাম গায়, তার বাড়িতে আমরা গিয়ে হরিনাম শুনি, আরতি দর্শন করি, তার মুখে উপদেশ নি, তার মেয়ের কি কাণ্ড শুনেছো? চলো দল বেঁধে যাব, চলো দল বেঁধে যাব, চলো দল বেঁধে যাব, আগে বড় শিক্ষা দেব, দল বেঁধে যাব। অল্প বয়সের ছেলেরা কেউ চকচক করছে, চোখ বন্ধ হচ্ছে। দেখবেন আমাদের গ্রামে গঞ্জে অনেক সালিশ হয়, বিচার হয়, দেখবেন বিচারের লোক আসতে চায় না, কিন্তু এই রকম কেস করলে জায়গা দিতে পারা যায় না। এই যে এদের অবস্থা, এই বয়সে এইসব শোনার জন্য দাঁড়িয়ে আছে কি? দল বেঁধে যাবো, দল বেঁধে এইবার বামদেবকে গিয়ে মোড়ল ডাকলো। এই যে বামদেব, বাবা হরি হরি আর করো না, তোমার অনেক হয়েছে, এদিকে এসো। বামদেব বলে, আমার কি সৌভাগ্য আপনারা পদধূলি দিয়ে। আরে রাখো পদধূলি, আধুলির কথা বল, তোমার আর ধুলির দরকার নাই, তুমি যা আধুলি সৃষ্টি করেছ, ছি ছি ছি, মেয়ের খবর রেখেছ? ও আমার মেয়ের কথা বলছেন? মেয়ে আমার বদলে গেছে, স্বামী হারিয়েছে, জগৎ স্বামীকে পেয়ে গেছে, তার আমি আর চিন্তা করি না, ওই কথাটাই তো বলছ। জগৎ স্বামী না কোন আসামির ঘাড়ে পড়েছে দেখো, তোমার মেয়ে অন্তঃসত্ত্বা, খবর রেখেছ? কি বলছেন আপনারা? হে ব্রাহ্মণ মণ্ডলী ভক্তগণ, এ আপনারা কি বলছেন? আমার সাদা কাপড়ে যেমন কোনো দাগ থাকে না, আমার মেয়ের মুক্তা ভাইয়ের জীবনে কোনো দাগ নেই। ও কৃষ্ণ বলে কাঁদে, ও গোপীনাথ বলে কাঁদে, গোপীনা। আরে রাখো তোমার গোপীনা, তুমি খবর রাখো না, যাও জিজ্ঞাসা করে এসো মেয়েকে। মেয়ে তখন গোপীনাথের মন্দিরে হরিগুণ গান গাইছে, মুক্তা ভাই এদিকে এসো। বাবা আর বাবা বলো না, তোমার মুখে বাবা ডাক আমার কে ভালো লাগে না। এ তুমি কি করলে? তোমার মনে যদি এত লোভ ছিল, পাপ ছিল, বলতে পারতে আমি তোমাকে আবার বিয়ে দিতাম। হে তুমি কি করলে? বৈষ্ণব কুলে ভক্ত কুলে কালি দিয়ে দিলে, তুমি ভগবানের নামে কলঙ্ক দিবে। গোপীনা এই যদি তোমার মনে ছিল, হে গোপীনা তোমা, আপনারা যারা হরিনাম শুনছেন মনে রাখবে, হরিনাম শুনলে ভালো ফল দেয়, ভালো কাজ করলে দান করলে ভালো ফল পাবে, তবে সেই ফলের কথা কাউকে বলবেন না। কেন? যদি স্বপ্নে কোনো দেব দেবীকে দর্শন করেন, গুরুকে দর্শন করেন, গোবিন্দকে দর্শন করেন, তো দ্বিতীয় কাউকে বলবেন না। যদি জীবনে সদ্গুরু পেয়ে থাকেন তো তাকে বলতে পারেন, বাকি কাউকে বলবেন না। বললে হয় আপনার মৃত্যু হবে, না হলে আপনি পাগল হয়ে যাবেন, না হলে বোবা হয়ে যাবেন, স্মৃতি হারিয়ে যাবে, আপনি আর কিছুই বলতে পারবেন না। এই জন্য কাউকে বলতে নেই ভগবত কৃপার কথা, দান কাউকে বলতে নেই। যদি কোনোদিন সাপের পাঁচ পা দেখেন তো দেখবেন, কাউকে বলবেন না। না দেখাটা আশ্চর্য নয়, দেখতে পাবেন কেউ না কেউ, কিন্তু কাউকে বলবেন না। কোনোদিন যদি দেখেন যে গাছের উপরে বসে বানর গান গাইছে, হরিনাম গাইছে, বানর মানুষের ভাষায় গান গাইছে, যদি দেখে থাকেন তো কাউকে বলবেন না, আপনার জীবনের সর্বনাশ হয়ে যাবে। তাই ভগবানের দান কাউকে বললো না, মেয়েটা বললো না কিছুতে কে পুরুষ। বাবা অনেক করে বলল, বল কে কোন পুরুষ, তুই কোন পুরুষের সঙ্গ করলি? ওরে মুক্তা মুক্তা, কিছুতেই মেয়েটা বললো না। অমনি বাবা তার চুলের মুঠি ধরে তাকে প্রহার করে তিরস্কার করে বের করে দিল। ওরে সে কোথায় যাবে কি করিবে, রাতের অন্ধকারে নয়নের জলে বলে গোপীনা সকলি তুমি তো জানো, জানো আমার ধর্ম পরম, আমার জ্ঞান অজ্ঞান সকলি তুমি তুমি এবার বলে দাও প্রভু, আমি কোথায় যাব কি করিব, আমি কোথায় যাব, আমি কি করিব, বল কি আমারে আমারে বলে দেবে, বল কি আমারে বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা স্বয়ং গোপীনাথ তার মীমাংসা করে দিল। বাবা গিয়ে কাঁদছে বিছানায় পড়ে। গভীর রাত্রে ভগবান স্বপ্ন দিয়ে বললেন, রে বামদেব, এই কি তোমার ভজন সাধন? মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে রাতের অন্ধকারে বের করে দিলে, তুমি কৃষ্ণ ভক্ত। আরে গ্রামের মোড়লেরা জানে না, মানুষ জানে না, তারা বলতে পারে, নিন্দা করতে পারে, কিন্তু তুমি তো জানো। তোমার মেয়ের মধ্যে কোনো লক্ষণ দেখতে পেলে না, বলো, কিচ্ছু পেলে না, তার গর্ভে কোন সন্তান জানো? সারা পৃথিবীকে যিনি আলো দান করবে, সারা পৃথিবীকে যিনি ছায়া দান করবে, সারা পৃথিবীর যিনি তাপ দূর করে দেবে, সেই ছেলে তোমার মেয়ের গর্ভে। স্বয়ং ভগবান জানিয়ে দিলেন, তোর মেয়ের গর্ভে সন্তান, আমার আশীর্বাদের দান। প্রভু, এ আপনি কি করলেন? ওর যে স্বামী নেই, ওর স্বামী তুমি তো আমাকে দেখিয়ে দিয়েছ, তাহলে আমি যদি তাকে সন্তান দিই অপরাধ কোথায়? কিন্তু প্রভু, লোক সমাজে মুখ দেখাবো কি করে? ওর যে পুরাকালের কথা মনে করো, সতী তুলসীকে আমি যখন স্পর্শ করলাম, আমার স্পর্শের পর কি সে অসতী হয়ে গেল? কি সতী তুলসী কি ভগবানের স্পর্শের পরে অসতী হয়ে গেল? সে পৃথিবীতে মহাসতী নামে খ্যাতি, পৃথিবীতে সে পূজা পেতে লাগলো। আর তোমার মেয়েকে আমি সন্তান দিয়েছি, তা পৃথিবীতে কলঙ্ক হবে? বলে, তাহলে প্রভু, এই সন্তানের জন্য তোমার মুখ উজ্জ্বল হবে, সারা পৃথিবীর মানুষ আনন্দ পাবে, যাও, আর তোমার কোনো চিন্তা নেই। আগে মেয়েকে খুঁজে জঙ্গল থেকে ধরে এনে তার কাছে ক্ষমা প্রার্থনা কর। পিতা তাই করল, দিনে দিনে গর্ব বাড়লো। সন্তান কতদিনে হয়? 7 মাস 10 দিনে। আসলে যদি ভুল বলি, ভুল কোথায় বলুন, আমি কবে হয়েছি আমি কি জানি কতদিন? তবে আমি কেন বলেছি জানেন? এখন আগেকার কথায় আর হচ্ছে কি 10 মাস 10 দিনে? আরে হচ্ছে, হয়নি তো, হতে তো আমরা দিইনি, তার আগে তো তুলেন। সকলেই এখন বলে তুলে নাও, নাহলে থেকে যাবে, বেরোবে। ওরে ভগবান দিয়েছে, ভগবান বেরোনার রাস্তা রাখেনি রে, সব ঠিক আছে, আসলে আমরা আর কষ্ট সহ্য করতে পারি না, এই জন্য তুলে নিলেই শান্তি। এই জন্য ভক্তমণ্ডলী মায়ের এখন 10 মাস 10 দিন লাগেনি, তার আগেই কাজ হয়ে যাচ্ছে। তা যাক, ভালো, টাইম তবু কমে হচ্ছে কি? তাহলে ওখানে কি হলো, 10 মাসই 10 দিনই পূর্ণ যে হইলা, 10 মাসই 10 দিনই পূর্ণ যে হইলা, 10 মাসই 10 দিনই পূর্ণ যে হইলা, শুভ দিনে শুভ ক্ষণে পুত্র পশবিলা, শুভ দিনে শুভ ক্ষণে পুত্র পশবিলা, এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ, হরি হরি হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই হরি হরি ধ্বনি গৌর হরি হরি হরি বলে না। ভালো লাগলো, ভালো লাগলো। উলুধ্বনি তারাই করছে যাদের হিংসা নেই, আর উলুধ্বনি তারা দেয় না যাদের হিংসা আছে। মানে আমার ছেলে দেখতে ভালো, তো ওরা হিংসায় উলুধ্বনি দিচ্ছে না। দেখবেন পাড়ায় যখন ছেলে হয়, সকলে দেখতে যায়, যাদের যাদের হিংসা ওই ছেলেকে আবার দেখতে যায়। মানে লোকে যখন বলে যাচ্ছে কি সুন্দর ছেলে, বলে যত হোক আমার ছেলের মতো হবে, এর ছেলে পকেট মারছে, ওর ছেলে হরিনাম গাইছে, লোকে যখন প্রশংসা করছে ওগো ছেলেটা কি ভালো, বলে যত হোক আমার ছেলের মতো পারবে। মানে যে যার ছেলে হীরের টুকরো, অন্যের প্রশংসা করতে মুখে বাঁধে, নিন্দা করতে চানাচুরের মতো লাগে, কিন্তু প্রশংসা বড় নিমিতে তো লাগে। আমরা ভালো কাউকে বলতে পারি না, খারাপটা বলতে পারি কি, এই জন্য এরা হচ্ছে হিংসুটে। যাক, আপনাদের মধ্যে সেরকম কেউ নেই, এক জায়গায় বসে আছেন, কখনো হিংসুটে হয়? বলো রাধা মাধব কি, কিন্তু গন্ডগোল একটা লেগে গেল বাপ, কি নাম রাখা? আপনারা বলুন তো, বুধবারে হলে কি নাম হবে? বুদ্ধদেব, তাই না? এ দেখি সব দেশে এক কথা, আর কি কোনো নাম নাই। বুধবারে ব দিয়ে বি দিয়ে আর কিছু আসেনি। যাই হোক, বুদ্ধদেব ভগবানের নাম ভালো, কিন্তু যখন ছেলেটা বড় হয়ে যায়, পুকুরে ডুবা শুরু করে, লেখাপড়া কম করে, তখন মায়েরা কিরকম করে ডাকে? বুদ্ধদেব আর বলে না, বুধিয়া। মানে সে বুদ্ধ থেকে বুধিয়া এসে পৌঁছে, কি বুধিয়া। তখন ভক্তমণ্ডলী মায়েরা, আমার কি ভালো লাগে জানেন, জায়গায় জায়গায় গেলে আমার খালি লোককে জানতে ইচ্ছে করে, আপনার ছেলে কটি? বলে আমার দুটি, কি নাম রেখেছেন? কেউ বলে আমার পাঁচটি, কি নাম রেখেছেন? এক জায়গায় হরিনাম গাইতে গিয়ে কিরকম হলো দেখেন। আমি বললাম, বাবু আপনার কটা ছেলে? বলে পাঁচটা। ওরে বাবা, পঞ্চ পাণ্ডবের বাবা। তা কি নাম রেখেছেন? কি বললো জানেন? বলে প্রথম ছেলের নাম রেখেছি ঝন্টু। আচ্ছা ঝন্টু, তারপরে মন্টু, তারপরে নন্টু। আমি বললাম কি মিল রেখেছে না, সব টু টু দিয়ে নেবে এসেছে। তা কি ঝন্টু মন্টু নন্টু? মানে তা আর দুখানা কিরকম নাম আছে? বলে একটার নাম নাড আর বল্টু। এই আপনারা যেরকম হেসেছেন, আমি যে হাসিনি তা নয়, তবে এতটা হাসতে পারিনি, চেপে চেপে দিয়েছি। কেন জানেন তো, তার কাছে ওইরকম হাসা যা, সে তখন বলে সম্ভব আপনি কিরকম হাসছেন বলে মনে হয়। হাসি মানে আপনার এই বুদ্ধি তারা করছে। বলে বুদ্ধি? বলে আপনি যে তিনটে ছেলের নাম রেখেছেন ঝন্টু মন্টু নন্টু, তবু একটু একটু, কিন্তু এই যে লাস্টের দুটো নাম রেখেছেন আপনার বুদ্ধির বালিহারি। বলে কেন? বলে আপনি যত দিন যাবে আপনি তো মানে ঢিলে ঢালা হয়ে যাবেন, তখন তো নাট বল্টুর দরকার হবে। কি সাংঘাতিক ব্রেন আপনার! হ্যাঁ, আপনি এরকম জেনে রাখছে? সে বলে আপনি তো উল্টো বলছেন, আমি ছেলের নাম রেখেছি নাট আর বল্টু, আপনি বলছেন ওরা টাইট দেবে, আর দেবে না। আপনি মশাই কোনদিন হরি নাম শুনেন না, ধারে কাছে ভাগবতে যান না, সাধু সঙ্গ করেন না, অজামিল ছেলেকে ডেকে মুক্ত হয়ে গেল, বৈকুণ্ঠ গতি হয়ে গেল, তা পাঁচটার যদি একটা রাধা মাধব গোবিন্দ মুকুন্দ যাদব রাখতে পারতে, তবে তো তোমার গোবিন্দ। এইবার তার নাম রাখল কি জানে, তার নাম রাখে নাম দে, তার নামে রাখে নাম দে, তার নাম রাখে নাম দে, মাগো নামিতি যেন ভুলো না গো, নামিতি যেন ভুলো না গো, নামিতি যেন ভুলো না গো, নামিতি যেন ভুলো না গো, দিলামে নাম দে, নামিতি নামিতি যেন ভুলো না গো, আরে নামিতি যেন ভুলো না গো, দিলামে নাম দেবে, নাম তার দিলামে নাম দে, তার নাম দিলামে নাম দে। কি আর বলবো, নাম রাখলো নাম দে, কেন না যার নামের জন্ম হলো, নামের কৃপায় জন্ম হলো, যার বাবা হলো জগৎ পিতা, সেই নাম রাখলো নাম দে। সেই নাম দেবে নবছরে পড়ে গেল নবছরে নবছরে নবছরে নবছরে নবছরে নবহরে নবহরে নব করে নূতন করে কত লীলা করে আরতি কটার সময় হয় মঙ্গল আরতি বিকেল চারটা ভোর চারটা আমার খালি কিরকম হয়ে যায় তা ভোর চারটায় মঙ্গল আরতি হয় দাদু নামদেব প্রতিদিন ভগবানের সেবা করে আরতি করে তারপরে কাজে যায় তার দাদু কাজ করত কি জানে ছিপির কাজ আগেকার দিনে সাদা চাদর সাদা শাড়ি সাদা ধুতি সব রংবালার কাছে দিয়ে যেত আর এরা কি করত ছেপে আবার কোম্পানিকে দিয়ে আসত তো সেই কাজ করত ছিপির কাজ ছাপার কাজ তো সেই দাদু তারপরে কাজে যেত ভোর চারটায় গোপীনাথের পুজো করত আর এই নবছরের নাম দেব তখনকার দিনে কি প্যান্ট পরত এখন কি প্যান্ট পরে এই হাঁটু পর্যন্ত কি প্যান্ট পরে কারো পরনে দেখতে পাইনি দেখলাম কি মুন্ডা বার মুন্ডা কি বাইরে মুন্ডা না বারো মুন্ডা আমি বুঝিনি তা যাকে যখন যেমন তখন তেমন সেকালে ছিল কি দড়ির প্যান্ট কেমন দড়ির প্যান্ট সুরকি যদি খুলে যেত জয়নি সে বাচ্চা ন বছরের ছেলে দাদু যেই বিছানাটাকে উঠে যায় সেও চোখ দলতে দলতে উঠে দাদু তো সব মানে ওই দরজা বন্ধ করে পুজো করে সে জানালার পর্দা সরিয়ে পিটপিট করে দেখছে দাদু কি করছে কি দাদু যে গান গাইছে সে তখন তালি দিয়ে নাচছে বলে দাদু তো খুব মজা করে এই জন্য রাত থেকে উঠে আহারে একদিন কি করেছে এইরকম উঁকি মেরে দেখতে দেখতে দাদু হঠাৎ আরতি করতে করতে দেখে কে ওখানে কে অমনি পা আমি আমি বলে কে আমি নাম দে তা তুই এত রাত্রে এখানে কি করছিস এই ভোর রাত্রে উঠলে কেন ঠান্ডার দিনে তুমি কি করো দেখবো বলে আরে আমি তো ঠাকুর পুজো করি ওটা কি কেউ দেখতে আছে এই জন্য দরজা বন্ধ করে পুজো করতে হয় হতভাগা কোথা খায় তো নাম দেব নাম রাখা না উচিত ছিল যা সেবা সে ছেলেটা তখন ঘুরে একটা কথা দাদু দেখবেন অনেক ছেলে মেয়েকে যদি তার মা বলে খোকা এক গ্লাস জল দে সময় নেই খোকা এক মুঠো খেতে দে সময় নেই চলে যায় কিন্তু খোকার যখন কিছু দরকার পড়ে মায়ের কাছে তখন কি করে একবারে গায়ে পিঠে হাত বুলিয়ে আদর করে তখন মা টের পেয়ে যায় যে কিছু একটা ঝালাবে এ মা তো বোঝে সব কোনটা নকল আর কোনটা আসল এ তাই দাদুও তাই করছে এক্ষুনি তাড়াচ্ছিল দাদু আর দাদুকে বশ করার জন্য ডাক দাদু এ আবার ডাকে দেখো কিরকম মায়া দিয়ে কি হয়েছে দাদু ও দাদু একটা কথা বলবো কি বলবি বল তাড়াতাড়ি বল পুজো পড়ে আছে ও দাদু একদিন চান্স দাও না দাদু দাদু বলে কি কি নিবি বলে দাদু একদিন সুযোগ দাও না বলে কি তোমার গোপীনাথের পুজো করতে দাও না এই শালা আরে তুই তো এখনো স্কুলেই গেলি না বিদ্যা জানলি না মন্ত্রতন্ত্র জানলি না তুই তুই পুজো করবি কি যা বড় হ সে তখন ঘুরে বলে দাদু কি করে বড় হওয়া যায় কোথায় ঝুলে পড়ব বলো কোথায় ঝুলবো বলে ওরকম না বয়স বাড়লে বিদ্যা হবে তখন তুই মন্ত্রতন্ত্র জানবি তখন পুজো করবি এখন কি দাদু তো একবারে ঝাঁকুনি দিয়ে তিরস্কার দিয়ে যে মানে ডিপ্লোমা দিয়েছে যে এখন আর হওয়ার নয় তখন সে ছেলেটা দরজা খোলা দেখে ঠিক করে একবার গোপীনাথের দিকে তাকিয়ে বলছে একবার তুমি লাইনটা দিতে পারো না তোমার পুজো তো তুমি তো বললেই হয়ে যায় দাদু নাই দিল ভগবানও যেন চোখ মেরে তাকে বলল তুই যদি চান্স পেতে চাস তবে লাইন ছাড়িস মানে লাইনে থাক একদিন আমি ঠিক তোকে সুযোগ দিয়ে দেব বলো রাধা মাধব কি লাইনটা কি লাইনটা কি, এই পথে টিকে থাকা, ধরে রাখতে হবে। আর কিচ্ছু হলো না, পুজো টুজো করার কোনো অধিকার হলো না, কিচ্ছু হলো, আরে না, লেগে থাক, যার পুজো সেই তো সুযোগ দেবে লাইন। আচ্ছা এটা কি মাস? চৈত্রী মাস তো। হ্যাঁ, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে দু একটা চাদরও গায়ে পড়েছে। তার মানে এক ঠাকুমা মানে পৌষ মাসে তাদের গ্রাম পঞ্চায়েতকে বলছে, তার নাম লগেন বাবু, গ্রাম পঞ্চায়েত লগেন মানে 92 বৎসরের ঠাকুমা, লগেন রে, লগেন বলে ঠাকুমা কি খবর কিছু বলবেন? ঠাকুমা বলে, লগেন এই শীতে ছেলেরা থেকেও নেই, আমার কিচ্ছু নেই, তুই একটা আমাকে কম্বল দে। সে লগেন তখন বলছে, ঠাকুমা তুমি একটা টিপ দিয়ে দাও, একবারে তোমার দরখাস্ত রাইটার সে পাঠিয়ে দেব, ওখান থেকে ফিরে আসবে, তুমি কম্বল পেয়ে। সে ঠাকুমা কম্বলের আশায় রাস্তায় চেয়ে বসে আছে, মা গো পৌষ মাস চলে গেল, কম্বলের দেখা নাই। তারপরে মাঘ মাস চলে গেল, তবু কম্বল আসে নাই, লোকে কত কাঁথা দিতে চাইলো, বলে না আমার লগেন নাতি দেবে বলেছে। সে আর নিল না, থরথর করে কেঁপে দিন কাটালো। ফাল্গুন মাস চলে গেল, তবু তার কম্বল আসে নাই। তারপরে চৈত্রী মাস এলো মাঝামাঝি, চৈত্রের 15 দিন হলো, একদিন লগেন একটা প্যাকেট নিয়ে পৌঁছে গেল ঠাকুমা। ঠাকুমা বলে, কি রে? বলে, ঠাকুমা তোমাকে বলেছিলাম না কম্বল দেব, এসেছি। লগেন কোনদিন কথার খিলাফ করে না, তোমাকে কম্বল দেব বলেছিলাম, এসে গেছে, এখন গায়ে দিয়ে শুয়ে পড়। কি মাসে কম্বল এলো বাবা? গায়ে দিলে ভালো লাগবে না? একবার দিয়ে দেখবেন যে কি পোকায় কামড়াচ্ছে। সে ঠাকুমাকে বলে, চৈত্রী মাসে, বলে তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়। সে ঠাকুমাও সেই রকম বলে, তুই তো ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়, বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়। সে তখন বলে, ঠাকুমা তুমি রেগে গেছ? রাগবো না, তোকে কম্বল চাইলাম পৌষ মাসে, আর তুই দিলি চৈত্রী মাসে। সে নগেন তখন বলে, ঠাকুমা আপনার কথা ঠিকই, আপনি সই দিয়েছেন, টিপ দিয়েছেন, আর আবেদন করেছেন পৌষ মাসে, কিন্তু তার আগে থেকে অনেক আবেদনের দরখাস্ত পড়েছে, আর তোমারটা তার নিচে পড়েছে। আগের গুলো শেষ হবে তবে তো তুমি লাইনে তার মানে পাবেই। ঠিক আমাদের বেলাও তাই, আবেদন থাকবে, নিবেদন থাকবে, এ জন্মে না হলেও পরের জন্মেও হবে। ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে আমার মন, ভজরে ভজরে ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, মন্দ অতি মন্দ চরণা গোবিন্দ, ভজ রে ভজ অতি মন্দ, অতি মন্দ অতি মন্দ। বল গিরিধারি কি, একটু জোরসে লাগাইয়ে সমাপ্তি হয়ে গেল। রাধা দামোদর কি, অধিকের হলো কি, মানে লাইনে যে দাঁড়ালো তার হলো কি। ছেলেটাকে গোপীনাথ ইঙ্গিত করলো তুই লাইনে থাক আমি তোকে ডেকে নেব। সেই রাত্রে হলো কি, পরের দিন ভোরবেলা দাদু ডাকছে, নামদেব দাদু আমাকে ডাকছো, এই শোন জমিদার বাবু আমাকে খবর দিয়েছে ভোর চারটায় চাদর পৌঁছে দিতে হবে, কিন্তু তুই তো জানিস আমি গোপীনাথের সেবা করি, কি হবে। তাও তো বটে, ঠিক আছে দাদু তুমি এসে করবে। বলে না তুই আজকে সেবাটা কর। বলুন নিতাই গৌর হরি বল, লাইনে ছিল বলে তো, আবেদন করেছিল বলে তো, নাহলে তো পাড়ার ব্রাহ্মণ ডেকে এনে করতে হতো কি। আর পাড়ার ব্রাহ্মণকে পুজোর জন্য যারা বৃহস্পতিবার পূর্ণিমায় দিয়ে যায় না, দেখবেন আলমারিতে বাদাম রেখে দিয়েছে, তার ব্রাহ্মণ দরজা বন্ধ করে দিয়ে শালগ্রাম শিলার পূজা না করে শালগ্রাম দিয়ে বাদাম ভেঙে খাচ্ছে, ঠক ঠক করছে। মালিক বলে ভেতরে কি করে, তখন গিন্নি বলে হয়তো চন্দন ঘুষছে। আরে ঘষার ঠক ঠক করা কি, এক হলো তো বলে ঠাকুর মশাই কি করছে, তো বলে কিচ্ছু না এই পুজো চলছে, বলে পুজো চলছে তো ঠক ঠক কি করে, দরজা খোলো। সে দরজা খুলে দেখে সারা ঘরে বাদামের খোলা, তারপরে দেখে সেই যে ও মানে ওই চন্দন পিঁড়ির উপরে শালগ্রাম শিলা, মানে ওইটা দিয়েই সে পাথর মনে করে বাদাম ভেঙে খাচ্ছে। মানে ভাড়া করা ব্রাহ্মণের যাও, তার তো পূজায় মন নাই, তার তো মাসিক মায়নায় মন কি, তোমার শালগ্রাম শিলাকে একটা নড়ি মনে করছে কি, তোমার ঠাকুর তার কাছে পাথর কি, বাদাম ভাঙা পুতো। তা এই রকম হবে না, এই জন্য সেই বামদেব ঠাকুর বলল, নামদেব একদিনের জন্য তোকে ভার দিলাম, পূজোর করে রাখবি, প্রসাদ রাখবি, ঠিক আছে আমি যাব আর আসবো। নামদেব বলে আজ সুযোগ পেয়েছি, দাদু চলে গেল আর নবৎসরের ছেলে প্যান্ট তার ভালো করে টাইট হয় না, এক হাতে ধরে রেখে দিয়েছে, মা ঘুমিয়ে যাচ্ছে একটু দেখে দেখ, না না ও না কেন, নামদেবের মা মুক্তা হয়। তা মা, মা বলে কি হয়েছে, বলে দাও নাড়ুর থালা দাও, নাড়ুর থালা তুই কি করবি, বলে পুজো করব। মানে সে আজ গর্বের সঙ্গে একবার আনন্দে বুগাটখানা, বলছে মা দাদু আমাকে অনুরোধ করে গেল পুজো করার জন্য, দাও নাড়ুর থালা দাও। মা তখন বলে এতদিন জানালা দিয়ে দেখতো নাড়ুর দিকে, আজকে পুরো থালা শটকাল, তোরা তো দাদু নাতি যা ইচ্ছা কর, এই নাড়ু নিয়ে যা, ২৪টা নাড়ু আছে, যা গোপীনাথের ঘরে নিয়ে যা। সে তো স্নানও করেনি, হাত পাও ধুয়ে নি কিচ্ছু না, ওমা তিলক সেবা টেবা কিচ্ছু না, এক হাতে প্যান ধরে রেখে দিয়েছে আর এক হাতে নাড়ু থালা নিয়ে মন্দিরে যাচ্ছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ গোপীনাথ বলতে বলতে, তবে প্রাণ দিয়ে ডাকানো সে ডাক আলাদা, শুদ্ধ ভাবের ডাক। কি গোপীনাথ গোপীনাথ গোপীনাথ সিংহাসনে বসে বসে ভাবে কোন ঠাকুর মশাই এলো, বাদ থেকে ডাকতেছে গোপীনাথ ও গোপীনাথ, কি হলো তাড়াতাড়ি নাবো, আমার ডাঙ্গুলি খেলার বন্ধুরা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি কর, দাদু বললো তাই নাহলে কে আসে। গোপীনাথ বলে কি লোক রে বাবা, সে আবার আমাকে ধমকাচ্ছে, এই কি হলো তাড়াতাড়ি হাত বের করো আর তাড়াতাড়ি এই নাড়ুগুলো সেবা করে নাও, দাদু বলে গেছে তাড়াতাড়ি পুজো দিয়ে প্রসাদ রাখতে হবে, নাও খাও। সে কেন হাত বের করবে, কি যদি হাত বের হাত বের করছে না তো তখন এই নামদেব কি বলছি জানে, কি হলো খাও প্রতিদিন তো দাদুর কাছে খাও, কিন্তু আমি কি করব বলো, আমি তো মন্ত্রতন্ত্র জানি না আর এই ঠান্ডা স্নান করি না, সর্দি বেরোবে ট্যাঁ ট্যাঁ করে, এই জন্য স্নান করি না, তুমি খেয়ে নাও একদিনের জন্য আর কতটা কি করব, খেয়ে নাও। ভগবান বলি কি মন্ত্রতন্ত্র কিছুই বললো না বলে খেয়ে নাও, কি খাওয়া যায়। গোপীনাথ হাত বের করে না, তখন নামদেব কি বলে জানো, উনি বাবা আমার তো মনেই ছিল না তুমি খাবে কি করে, দরজা যে খোলা, আমার দাদু যখন ভোগ লাগায় তখন দরজা বন্ধ করে দেয় আর আমার তো এখনো দরজা, দাঁড়াও দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। গোপী জন মন চোর গিডি ধাঁধিলা রাখো বিনতি রাঙা পা, ফুল কপি জন মন চোর গিডি ধাঁধিলা রাখো বিনতি রাঙা পা, আহা গোপী জন মন চোর গিডি ধাঁধিলা রাখো মিনতি রাঙা পা, বল গোপী জন মন চোর গিডি ধাঁধিলা রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা, বলো গোপী জন মন চোর গিডি ধাঁধিলা রাখো মিনতি রাঙা পা, তুমি নাড়ু খাও গোপীনাথ নাড়ু খাও, কত অনুরোধ করলো কত আবেদন করলো দরজা বন্ধ করে দিল তবু খেলো না, আরে রে রে রে রে আমার তো মনেই ছিল না তোমার হাতে যে বাঁশি ওটাকে না নাবালে তুমি খাবে কি করে। ভগবান বলে এ তো দেখছি সব একটা একটা খুলে নিচ্ছে, শেষকালে যদি যুদ্ধতি খুলে নেয় কি, একে তো বলা যায় না, এ তো একটা একটা খুব বাঁশি খুলে নিল তারপরেও হাত বের করছে না দেখে, তখন বল আরে রে রে রে আমার তো মনেই ছিল না তোমার যে চূড়া বাঁধা চূড়াটা খুলে না দিলে তুমি খাবে কি করে, চূড়াও খুলে নিল, সব খুলে নেওয়ার পরে বাঁশি কেড়ে নিল তবু গোপীনাথ হাত দিচ্ছে না হাত বের করছে না নাড়ুতে, তখন এসে এইবার একটু সুর বদল করে নিল, আমি বুঝতে পেরেছি আসলে দাদু অনেক মন্ত্র বলে তো আমার তো মন্ত্র জানা নাই। আরে বাবা মন্ত্র প্রহ্লাদ কি জানতো, ধ্রুব কি জানতো, তারা তো পাঁচ বছরের ছেলে, তোমাকে খাইয়ে দিল আর তুমি খেয়ে নিলে, আমিও তো তেমন ছেলে। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি শুধুই জানি তুমি আমার প্রাণ, আমি শুধুই জানি তুমি আমার প্রাণ, আমি শুধুই জানি তুমি আমার প্রাণ, আমি শুধুই জানি তুমি আমার প্রাণ, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, ও গো গোপীনা, ও গো গোপীনা, এত করে বললাম তবু তুমি হাত বের করলে না, তুমি পাশা, তুমি নির্মল, তুমি নিষ্ঠুর ভগবান, আমি মন্ত্র জানি না, আমি কি তোমার পূজো করতে এসেছি ছাই, দাদু বলল তাই, একদিন খেতে পারো না, দাদু ফিরে এলে আমায় বকবে, প্রতিদিন তুমি তার হাতে খাও, আজ একদিন আমার হাতে খেতে পারো না, তুমি খাবে না, বেশ তুমি যদি না খাও তাহলে আমি তোমার এই মন্দিরে আমি প্রাণ ত্যাগ করি, গোপীরা মন্দিরে একটা বিরাট কাটারি, একটা বড় ধারালো কাটারি দাঁড় করানো আছে, ছেলেটা বলল ও ও দেখেছো দেখেছো ওই কাটারিটা আমি আমার গলায় ঠেকিয়ে দেব, ভগবান প্রথমে ধরতেই পারে না যে ছেলেটা এটা করতে পারে, সে ভগবানের সামনেই যেদি ছেলে কাটারিটাকে টানতে টানতে নিয়ে এল, এক হাতে থালা আর এক হাতে কাটারি ধরেছে, তুমি ভাত বের করবে না, তুমি খাবে না, গোপীনাথ তাহলে এই আমি তোমার সামনে মরলাম, আগামীকাল যখন দেখবে যে আমি মরে গেছি, দেখবে কেউ তোমার নাম গাইবে না, ও গোপী গোপীনাথ, হে ভক্তবৎসল ভগবান আজ এই লীলা করে চলছে, পৃথিবীতে যে এমন কত লীলা ঘটছে এ ভক্তরা ছাড়া অন্য কেউ জানে না। ভগবান আর পারলেন না। সত্যি সত্যি যদি ছেলেটা গলায় কাটারি লাগিয়ে দেয় তাহলে পৃথিবীতে কেউ আর হরিনাম গাইবে না। তাই ভগবান আর দেরি করতে না পেরে ভক্তকে রক্ষা করার জন্য একটা হাত দিয়ে কাটারিটা চেপে ধরলো। দাঁড়াও, এ তুমি কি করছো নামদেব? এ তুমি কি করছো? কাটারি দিয়ে কখনো গলায় লাগা? তাহলে তুমি খাও, বেশ তাহলে দাও আমাকে নাড়ু দাও। থালাটা ধরেছে আর গোবিন্দ টপ টপ টপ টপ করে প্রেমময় ভগবান, ভক্তের প্রেমের জিনিস একটা একটা করে খাচ্ছে। হে গোবিন্দ, শেষকালে যে কাণ্ডটা ঘটলো ভারী মজা। ২৪টা নাড়ু ভগবান সব খেয়ে নিল, একটায় ঠেকেছে, ওইটা ভগবান ধরে ফেলেছে। আর যাবে কোথায় নামদেব? সব ছেড়ে দিয়ে ভগবানের হাতে ধরেছে। কি করছো তো, সব খেয়ে নিচ্ছ? বলে খাবো না, তুমি তো খেতে বললে। বলে খেতে বললাম বলে কি সব খেয়ে নিবে? মানে ভগবানের হাত ঝেড়ে বলছে ওটা ছেড়ে দাও। ভগবান বলে না না আমার ভীষণ খিদে লেগেছে। আরে লেগেছে আবার খাবে, এটা ছেড়ে দাও। ভগবান বলে এই খাও খাও করলে কাটারি দেখাচ্ছ, আবার না খেলে তুমি বলছো ছেড়ে দাও। বলে তোমাকে খেতে বলেছি বলে কি পুরোটা নাকি প্রসাদ রাখতে হবে না? আমার দাদু যখন ফিরে আসবে বলবে প্রসাদ কোথায়, তখন আমি কি দেখাবো? ছাড়ো, ভগবান ছাড়বে না আর নাম দেব ছাড়বে না। টানা টানি হুস্তা হুস্তি চলছে মন্দিরের ভেতরে। শেষকালে ভক্তই জিতে গেল, ভগবান হেরে গেল। কোন রকমে নাম দেব ঠেলা ঠেলি করে কাড়িয়ে নিয়ে বলছে বসো। খিদে লাগছে বলে একবারে মার মার খিদে। একটা নাড়ু রাখা যায় না, প্রসাদ পাবে কি করে? রাখো। ভগবান হাসতে হাসতে বললে তুমি আচ্ছা ছেলে বটে, এই বলো খাও খাও, এই বলে ছাড়ো ছাড়ো। ঠিক আছে ঠিক আছে। তখন নামদেব বলছে যাও শুয়ে পড়ো। মানে তাকে শোয়ানারও দরকার নাই, মুখ মুছিয়ে দেওয়ারও দরকার নাই, এরকম শুয়ে পড়ো, আমার কাজ আছে, দাদু এসে পড়বে। কি? ওই একটা নাড়ু নিয়ে মা, মানে পূজো হয়ে গেছে তো, সেবা দেওয়া হয়ে গেছে, একবারে আনন্দের শেষ। মা, মা বলে কি রে প্রসাদ কোথায়? বলে ওই তো ওই তো, মানে সেই একটা নাড়ু ওই তো। মা বলে ২৩টা নাড়ু মেরে দিলি, ভালোই করেছিস, এতদিন জানালা দিয়ে দেখতিস, আজকে সুযোগ যখন এসেছে তুই ২৩টা খেয়ে নিলি। এইবার বলুন তো কে খেলো কার নামে জানা? নামদেব খালি বলে মা তোমাকে বুঝাবো কি করে, যাকে খাওয়াচ্ছিলাম সেই খেয়েছে। মা বলে তোর দাদু এতদিন খাওয়াচ্ছে যেমন চিড়ে তেমন থাকে, বরং ফুলে ফেপে বেড়ে যায়। এই যে যারা লক্ষ্মী পূজায় ঝুড়ি দিয়েছেন, ঠোঙা দিয়েছেন, দিয়েছেন তো, যাবার বেলা খুলে দেখবেন যেমন দিয়েছেন, তার মানে মা কোনো ঠোঙায় হাত পুরেনি। কেন বলুন তো? অনেকে তো আত্মীয় হিসেব করে মাকে চিড়ে দিচ্ছে, আমার ঘরে চারটে জামাই, ভগবান বলে আমি হাত দিলে জামাইরা কি খাবে? তাহলে জামাইয়ের নাম করে ছেলে মেয়ের হিসেব করে মন্দিরে পুজো দিচ্ছি, ভগবান ওই হাত দেয়। বলে হাত দিলেই তো কম্প। বলো রাধা মাধব কি, হারি কি, বলো গোপীনাথজি কি, না আর বলবো না যে ওদিকে কি হলো। ওদিকে যেটা হলো সেটা মা বলছে দাদু আসার আগে আবার নাড়ু বেঁধে থালায় দিয়ে তুলসী চড়িয়ে রেখে দেবে। ছেলেটা ভাবতেই পারল না যাহা সত্য ভগবান খেলো, বরং এটাও মেরে দিচ্ছিল। কত টানাটানি করে কাড়াকাড়ি করে রেখে দিয়েছি, আর আমার মা বলে আমি খেয়ে। ওমা নাড়ু বানানো আর হলো না, তুলসী চড়ানো হলো না, ওদিকে বামদেব সে তো আর দেরি করতে পারে না। কেন, যাকে আজকে পুজো করতে দিয়েছে সে ঠাকুর রাখবে কিনা সন্দেহ। এই ভয়ে কোত্তাও কারো সঙ্গে কথা বলেনি, সে একবারে ঘরে ঢুকে গেছে। কি ভজ হুরে মন, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। এগারোটা বেজে গেছে, এগারোটা আজকে আর বাজবে না। আচ্ছা এই শেষ হয়ে গেল, আর এক মিনিট আছে, করবো না ছেড়ে দেবো না। কমিটি বলেছে আগের বছর আবার ডাকবে, সেবারে সেরে দেবো নাকি? না সেরে দিতে হবে, ও বলছে তোমাকে আর আসতে হবে না, এইবারে সেরে দাও। ঠিক আছে সেরে দিচ্ছি, বলো রাধা মাধব কি ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওরে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে, আরে তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। হরি বল হরি বল। আরে নামদেব কথা, গান টানা যার মনে ঠিক ভালো লাগে না, কেন জানেন, পুজো করেছে না ঠাকুর জলে ফেলে দিয়েছে, এই চিন্তায় তার মন খারাপ। জয় গোপীনাথ জয় গোপীনাথ। এ নামদেব দরজা খোলা, নামদেবও সারা দেয় না সে দরজার আড়ালে। কেন, মা বলছে আমি খেয়েছি, দাদু নাকি মারবে, সে তো ভাবতেই পারে না সত্য কোনটা। দরজার আড়ালে সাড়া দেয় না, তার মা চুপচাপ বসে আছে। মুক্তা ভাই কি হয়েছে সংসারে আজ, হয়েছে কি, সব চুপচাপ কেন, প্রসাদ কোথায়, নামদেব কোথায়, বলে আমি জানি না। জানি না মানে তুমি যেমন পুজো করতে দিয়ে গেছো ঠাকুর মশাই, প্রসাদ রাখছে কিনা আমি জানি না, প্রসাদ থালি কোথায়, ওই যে রেখেছে দেখে একটা নাড়ু। কোটা কোটা দিয়েছিলে, বলে ২৪টা, আছে কোটা একটা, তাহলে কে খেলো, বলে আমি জানি, যাকে পুজো করতে দিয়েছো তাকে জিজ্ঞাসা করো, বলে সে কোথায়, সে পূজকটি কোথায়। ঠাকুর সে তো দরজার আড়ালে ভাবছে কি করব, থাকবো না পালিয়ে যাব, সে ভেবে পাচ্ছে না। হঠাৎ দাদু মুখ ঘুরে দেখে সে বেটা এরকম করে দাঁড়িয়ে আছে। তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, নাড়ু গুলো গেল কোথায়। সে তখন বললে দাদু তুমি যে যাওয়ার সময় আমাকে বললে গোপীনাথের সেবা দাও, তা আমি গোপীনাথের সেবা দিয়েছি, নাড়ুটা অন্যকে খাবে। দাদু বলে ওরে আমার মহাপীর রে, এতদিন আমি ৭ বছর পুজো করছি, যেমন নাড়ু তেমন তাকে, আর তুই একদিন ঢুকে গেলি প্যান ধরতে ধরতে, আর তোর পুজো হয়ে গেল আর ভগবান খেয়ে নিল, আর তোর একদিন কি আমার লাঠি একটা পেলে, তোর পেয়েও গেল একটা ছড়ি, আর মার মার সে পিঠ লাল করে দিল। সেও কাঁদতে কাঁদতে এতক্ষণ মুখ বুঝেছিল, একটা বাঁক দিয়েছে। মানে ওই বাঁকটা দিয়ে সে গোপীনাথের দিকে তাকাচ্ছে। দাদু তখন বলে, ওদিকে কি দেখছিস? বলে, না অন্য কিছু না। দাদু তো মেরে দিয়ে গজ গজ করে এদিক ওদিক যাচ্ছে আসছে, আর এ তখন বলছে, নাড়ুটা তুমি খেলে আর মার আমি খাচ্ছি। আমি অনেক বন্ধু দেখেছি, তোমার মতো এত ভালো বন্ধু আমি দেখি। গোপীনাথ, গোপীনাথ, আরে বাবা নাড়ু তো তুমি খেলে, একবারও কি তুমি বলতে পারলে না যে আমি খেয়েছি? এই জন্য লোকে যে তোমার পুজো কেন করে আমি জানি না, জানি না না না। আর কোনদিন তোমার পুজো করবো না, কোনদিন। আমি আর কোনদিন তোমার মন্দিরে ঢুকবো না। আছাড় খেয়ে একটা বিছানার উপরে পড়ে গেল। অন্য ঘরে তার দাদু বাম দেব বিছানায় পড়ে কাঁদছে। ও হা ভগবান, আমি কিছুতেই ভাবতে পারছি না, আবার বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করছি না। ছেলেটার জন্ম থেকে অনেক অনেক কিছু দেখলাম, অনেক অলৌকিক লীলা দেখলাম, আজকে ভাবতেও পারি না যে ও খেয়েছে, আবার মনেও হয় না যে ও খেলো না তো ভগবান কি খেতে পারে। এই দুই ভাবনা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে বললেন। আর ভোরের দিকে একটা মাথায় বুদ্ধি এসে গেল, আমি দেখব ও খেয়েছে না গোপীনাথ খেয়েছে। ঠিক পরের দিন আর একটা চালাকি করলো, নাম দেব। সে আর সাড়া দেয় না, ওই মার খেয়ে ব্যথা সামলাচ্ছে, তো সে সাড়া দেয় না। ঘরে ঢুকে গিয়ে পিঠে গায়ে হাত বুলিয়ে দাদু বললেন, কিরে দাদু ভাই খুব লেগেছে? না লাগে না, মারলে লাগে না। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি এরকম করে আমায় মারলে। এই নে, এই ছড়ি নে, তুই আমাকে মার, আমাকে মার, তোকে যেরকম মেরেছি তুই আমাকে মার। দাদু তোমাকে মারবো? আরে শোন শোন শোন, যেটা বলতে এসেছি, গতকাল আমার ভুল হয়েছিল, ভগবানই খেয়েছে, গোপীনাথের খিদে লেগেছিল তাই খেয়েছে। দাদু তুমি বলছো গোপীনাথ খেয়েছে? ভগো দাদু, আমি তো তোকে পরীক্ষা করার জন্য এটা করেছিলাম, ভগবান খায় না তো খায় কে, এতদিন তো আমি খাইয়েছি। ও দাদু তাহলে তুমি বলছো গোপীনাথ? হ্যাঁ রে বাবা হ্যাঁ, তাই আজকেও তোকে পুজো করতে হবে। দাদু আজকে আবার? আবার তুই পুজো করে রাখবি আর প্রসাদ রাখবি, আজকেও আমার কাজের ডাক এসেছে ভোরবেলা, আমাকে যেতে হবে, কেমন তুই ওটা করে নি। ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে তোমা আমি রে, ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে তোমা আমি রে, যে জন গৌরাঙ্গে ভজে সে পায় আমার প্রাণ রে, আরে যে জন গৌরাঙ্গে ভজে সে পায় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে দোনাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দুনা আমি রে বলো ভক্তমন্ডলী মায়েরা ভোরবেলা হরিনাম গাইতে গাইতে দাদু উঠে বলল এরে নামদেব পুজোটা করিনিস। তবে মজার কথা কি হলো জানেন, দাদু আর কাজে গেল না, ও নাতি ঢোকার আগে দাদু মন্দিরের ভেতরে ঢুকে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঝুপটি মেরে পড়ে রইল। আর এদিকে মা, ও মা কি হলো রে, দাদু বলে গেছে আজকেও তার কাজ আছে, আমাকে পুজো করতে হবে, দাদা দুধটা গরম করে দাও। দুগ্ধ গরম করে ছেলেটার হাতে দিল। আজও তোর দাদু বলে গেল, কালকের মার এখনো তো যায়নি, আবার মার খাবি? বলে দাদু বলল ভুল হয়েছে, ঠাকুরই খেয়েছে। তো দাদু বলল বলে তো গেল, এই জন্য আজকেও আমাকে পুজোর করার দায়িত্ব দিয়ে কালকে নাড়ু খেয়েছিস আজকে দুধ খা। এইবার নামদেব তো একবারে খোলা মন নিয়ে মন্দিরে ঢুকছে, গতকাল যেরকম ঢুকেছিল আজকে আরো অন্যরকম। কবিরা কবিরা মানে সে একবারে উন্মাদ হয়ে গেছে, কবিরা ও কবিরা মানে সে আর মন্দিরে ঢুকে না, কবিরাজ বেরিয়ে এসো। ভগবান বলে কি বলে রে বাবা, এই যে আমাকে বেরোতে বলে, কবিরাজ আরে তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমাকে দাদু আজকেও পুজো করতে হবে। গতকাল আমি খুব ভালো পুজো করেছি, দাদু আজকে আবার পাঠিয়ে দিয়েছে, তুমি বেরিয়ে এসো। ভগবান তখন বলছে তুই বলার আগেই আমার ইচ্ছে করছিল ছুটতে গিয়ে তোকে জাপতে দে, কিন্তু মুশকিল হচ্ছে ছেঁড়া কাঁথা। না না সে তো ঘুম হয়, সে তো পিটপিট করে শুধু চেয়ে আছে, দেখি কি কি লীলা ঘটে, কে খায়, দাদু খায় না আমার নাতনি খায়। কি এখন এই দৃশ্য দেখার জন্য ছেঁড়া কাঁথার ভেতর ফুটো দিয়ে দেখছে। এদিকে বারের চৌকাটের কাছে এসে ওই মানে নামদেব বলছে গোবিনা দেখো দেখো দেখো আজকে তোমার জন্য দুধ এনেছি, একবারে গরম দুধ আর মিশ্রি দিয়ে দিয়েছি, তুমি চো চো করে খেয়ে না, খাও খাও। ও দেখো গতকাল যা বলার বলে দিয়েছি, আজ আর বেশি কিছু বলবো না, গতকাল যেরকম খেয়েছো সেরকম চো চো করে খেয়ে না। গোপীনাথ দেখলো এ বলে আমাকে চো চো করে খেয়ে না, আমারও ইচ্ছে করছে ওর শুদ্ধ ভালোবাসায় জড়িয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে চো চো করে খেয়ে, কিন্তু ছেঁড়া কাঁথা সে তো আমার দিকে তাকিয়ে আছে, বেরোনো যাবে না হাতও বের করানো যাবে। শেষকালে গোপীনাথ উঠছে না দেখে সে চৌকাট পেরিয়ে মন্দিরে ঢুকেছে, দাদু বলে এইবার লীলা শুরু দেখি কে খায়। কি এইবার গোপীনা গোপীনাথ দুগ্ধ খাও, গোপীনা ও গোপীনাথ দুগ্ধ খাও, গোপীনা বলে আরে যে জামার কেহ নাই হে গোপীনাথ দুগ্ধ খায়, যে জামার কেহ নাই হে গোপীনাথ দুগ্ধ খায়, ও গোপীনাথ তুমি দুগ্ধ গোপীনাথ দুগ্ধ খা গোপীনাথ এই মিনতি জানাই তোমার গোপীনাথ দুগ্ধ খা আমি এই মিনতি জানাই তোমার অনেক অনুরোধ করলো অনেক আবেদন করলো কিন্তু কিছুতেই গোপীনাথ হাত বের করছে না ও গতকাল সব বলে দিলাম সব কিছু হয়ে গেল আজ আবার তুমি বাচ্চাচ্ছ ঠিক আছে আজকে যদি না খাও তাহলে গতকাল খেলে কেন গতকাল যদি না খেতে তাহলে আজকে না খেলেও চলতো গতকাল দাদু আমাকে কত মারলো তুমি খেয়েছো বলে দাদু স্বীকার করলো আজকে যদি না খাও তাহলে দাদু ভাববে গতকাল আমি খেয়েছি কই গো গোপীনা খাও না আজ তো আমার কোনো অপরাধ নেই আমি তো তোমার জন্য এনেছি আমি চাই তুমি আমার সামনে বসে সুন্দর করে এত করে বললাম তবু তুমি খাবে না তবে আমি তোমার গতকাল আমি ভয় দেখিয়েছিলাম মরি না আজকে আমি মর ভগবান গোপীনাথ হাসছে আজ আর তোমার মরার রাস্তা আমি রাখিনি কাটারি আমি লুকিয়ে দিয়েছি তার মানে আজ আর মরতে পারবেন তা সেই ছেলেটা নামদেব চারদিকে দেখলো কাটারি আর নাই তার মানে তুমি চালা গেছো কাটারি সরিয়ে দিয়েছো কাটারি নেই বলে কি মরতে পারবো না গলায় দড়ি দিয়ে মরবো গলায় ফাঁস দিয়ে মরব তখন গোপীনাথ হাসছে বলে ফাঁস লাগালে দড়ি দরকার এটা কি গোয়াল ঘর যে দড়ি রাখা আছে তুই দড়ি কোথায় পাবি দড়ি কোথায় পাবি তুই দড়ি কোথায় পাবি তুই দড়ি কোথায় পাবি বল বল নামে দে দড়ি কোথায় পাবি ওই বল বল নামে দে দড়ি কোথায় পাবি মরা হবে না মরা হবে না জীবন বাঁচার করে ভাই মরা হবে না এই জীবন বাঁচার করে মরা হবে না আরে জীবন বাঁচার করে মরা হবে না ওই আত্মা মরে না আরে আত্মা মরে না ওই দেহ মরে যায় বটে আত্মা মরে না আরে দেহ মরে যায় কেবল হরি হরি হরি বলে আত্মা মরে না আত্মা মরে না আত্মা মরে না ওই যোগী ঋষি অমর তাই আত্মা মরে না যোগী ঋষি জানি পাই আত্মা মরে না ভক্তমণ্ডলী মায়েরা বলো রাধা মাধব কি এখন ভগবান হাসছে যে ও গলায় দড়ি দিয়ে মরবে দড়ি কোথায় পাবে হ্যাঁ কিন্তু ওই যে আপনারা বলেন না ভগবানের চেয়ে কে চালা ভক্ত না কেন হরি নাম গোবিন্দ নাম পরেরটা আমার মনে নাই হরি নাম গোবিন্দ নাম বড়ই তেতো ও মধুর মধুর আমি তেতো বলছি যার যেমন লাগে আর কি আপনাদের মধুর লাগে বলে এত রাত্রে বসে আছেন আর আমাকে যাই যাই করছে বলে রাধে রাধে তেতো লাগছে তাহলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ বজে সে হয় ফতুর আচ্ছা আমি যে ফতুর বলেছি সেটা কি মিথ্যা হরিনাম কৃষ্ণ নাম করুন আপনি ফতুর হয়ে যাবেন মানে এই জগতের ফতুর হবেন আর ওই জগতের ধনী বেনে যাবে তাহলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এখন ভগবান বলছে দড়ি নাই ভক্ত বলছে দড়ির অভাব নাই আর নামদেব দেখতে পাচ্ছে দড়ি আছে বলে তুমি কি ভাবছো দড়ি নাই বলে আমি মরতে পারবো না দেখো ভগবান হাসছে যে কাটারিটা ছিল এটা ঠিক কিন্তু কাটারিটা আমি লুকিয়ে দিয়েছি আর দড়ির ব্যাপারটা পাবে কোথায় ওকে আর মরতে আপনি বারবার বলুক ও আমাকে ভয় দেখাচ্ছে সে নামদেব তো দড়ি দেখে রেখেছে, মন্দিরের ভেতরেই দড়ি আছে, কি করে পেল? হঠাৎ দেখে ভগবানের দিকে তাকাচ্ছে, ভগবান বলে দড়ি কি আমার গায়ে আছে নাকি? তার মানে কি? এটা কি ওর না তো উত্তরীয় ভগবানের গলায় আছে, সে তো এই দড়ি দেখে রেখেছে, ভগবান টের পায় না। সে বলে কি আমার গলার হাত ছিঁড়বে নাকি, এদিকে তাকায় কেন? সে ফটাং করে ভগবানের না ভাবতে ভাবতে এটা ক্যাচ করে টেনে নিয়েছে, টেনে নিয়ে ভগবান বলে এই সর্বনাশ, এটার কথা তো আমার মনে ছিল না। সে নিয়েই একটা প্যাঁচ দিয়ে দিয়েছে, দেব দেব টান মারব। ভগবান বলে সর্বনাশ উত্তরী ওটা লুকিয়ে দিলে ভালো ছিল, কিন্তু এখন তো আর হবে না। তো ভগবান তখন একটা আশ্বাস পেল, কি আরে লাগাবে কোথা, গলায় প্যাঁচ দিলে কি হবে, একটু ঝুলতে হবে, পাবে কোথা? কিন্তু ভক্ত তো সব ব্যবস্থা রেখেছে, সে তখন তো পাকা টাকা ছিল না বাবা, সে বাঁশ দিয়ে ধান না করা আছে, সে তখন বলছে তুমি কি ভাবছো, তুমি আমার দিকে তাকাচ্ছ, ভাবছো আমি ভয় দেখাচ্ছি, এই দেখো ওই ওপরে ফেলে দিয়ে একটা প্যাঁচ দিয়েছে, এরকম প্যাঁচ দিয়ে টান দিচ্ছে। ভগবান দেখলো তো সত্যি সত্যি মরে যাবে, এ কি করব এখন, ওদিকে ছেঁড়া কাঁথা, এতক্ষণ খাওয়ার জন্য হাত বের করি না, এইবার ও যে মরতে যাচ্ছে, হাত না বের করলে তো বেটা মরে যাবে, তাহলে কি হবে? সে ছেঁড়া কাঁথা দেখছে, ভগবান হাত বের করতে পারছে না, বিপদের শেষ নাই, আর এদিকে ভয় দেখাচ্ছে, এখনো বলছি খাবে খাও, না হলে দেব দেব, তুমি কি ভাবছ আমি পারবো না, এই দেখো। ভগবান বলে ছেঁড়া কাঁথার যা হয় হোক, ও নমে ভক্ত প্রণশ্রুতি, ভক্ত মরে গেলে ধর্ম সব চলে যাবে, তার চাইতে যা হয় হবে, আমি হাত বের করে ওকে আগে বাঁচাই তারপরে এত বলি গোপীনাথ হস্তবাহির কইলা, হস্তবাহির কইলা ভক্তের হাত হইতে দুগ্ধ যে খাইলা, দুগ্ধ যে খাইলা অপূর্ব ভাবে মধুরং বদনং মধুরং চলনং মধুরং নয়নং মধুরং বপুষি মধুরং মধুরাম মধুরাম মধুরাম, এমনি করে ভগবান সেবা করছে, আর নাতি যায় কথা, কি আনন্দ করছে হাসছে, এদিকে কাঁথা, সে ভাবে কথা কার সঙ্গে বলে, সে ভাবলো কাঁথার ভিতরে তো থাকলে আর হবে না, এবার বেরোতে হবে, সে কাঁথা ছুঁড়ে দিয়ে বের করেছে, নামদেব দাদু তুমি এসে গেছো, হ্যাঁ তা তুই কার সঙ্গে কথা বলছিস, বলে দাদু দেখো দেখো দেখো দেখো দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর দাদু, দেখো কত সুন্দর দাদু, দেখো কত সুন্দর ওই নবীন নবীন গিরিধর, দেখো কত সুন্দর নবীন গিরিধর, দেখো কত সুন্দর দাদু অনিন্দ সুন্দর, দেখো কত সুন্দর আনন্দ গিরিধর, দেখো কত সুন্দর নয়ন ভরে দেখো, নয়ন ভরে দেখো আজ নয়ন মন সফল হবে, আমি দেখতে পাচ্ছি না কেন, ও তো পাষাণ বিগ্রহ দাঁড়িয়ে আছে, দাদু তুমি দেখতে পাচ্ছ না, হাতে তুলে খাচ্ছে না তো, গোপীনাথ গোপীনাথ প্রভু আমার, আমার দাদু তোমাকে দেখতে পাচ্ছে না কেন, তুমি যে এত সুন্দর সেবা করছো, আমার দাদু তোমার দাদু কোনোদিন দেখতে পাবে না কেন, উনি অনেক তন্ত্রমন্ত্র বলেন কিন্তু বিশ্বাস করেন না যে আমি হাতে তুলে খেতে পারি। যাদের বিশ্বাস নেই, যাদের ভক্তি নেই, তারা আমাকে দেখতে পায় না। এমন বিধিবৎ সেবা জন্ম জন্ম করে যায়, তবু অন্ধের মতো থেকেই যায়। আমাকে গোপীনাথ, তাহলে আমার দাদু কি কোনোদিন পাবে? কোনোদিন না কোনোদিন পাবে, যখন তোমার কৃপা হবে দাদুর প্রতি। তুমি যদি দাদুকে স্পর্শ করো তখন তোমার দাদু আমাকে দেখতে পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই নামদেব কি আর দেরি করে, দাদুকে টেনে ধরেছে। দাদু এইবারে দেখো নয়ন ভরে, তুমি দেখো নয়ন ভরে, ওই অপরূপ গোপীনাথ, তুমি দেখো ওই অপরূপ গোপীনাথ, তুমি দেখো নয়ন ভরে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন নামদেবের কৃপায় বামদেব এখন গিয়ে দেখছে গোবিন্দ আমার গোপীনাথ এক হাতে ধরে আছে ভক্তকে, আর এক হাতে পিয়ে পিয়ে দুগ্ধ পান করছে। অপূর্ব দৃশ্য দেখে পরে চরণ তলে, এখন পরে চরণ একই। দাদু কি করছো তুমি, আমারকে প্রণাম করছো? ওরে এতদিন ছিলাম আমি তোর গুরু, আজকে তুই হলি আমার গুরু। নামদেব বলে গুরু কি করে হয়, যার দ্বারা গোবিন্দ মিলে, যার দ্বারা নয়ন খুলে, সেই তো গুরু হয়। জীবন মন প্রাণে ধন্য হবে, এই শ্রদ্ধার ভক্তির দ্বারা হরিনাম করুন। আর রাধা দামোদর মাসে আপনারা গোবিন্দের সেবা দেন, ঠিক দেখবেন আপনাদের শ্রদ্ধা ভক্তিতে এমন করে একদিন গোবিন্দ দর্শন। এখন ভক্ত ভগবানের দোহা, আবার যদি মহাপ্রভু কোনোদিন কৃপা করে টেনে আনেন, নূতন করে আস্বাদন হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, আরে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি।